হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদের পছন্দ করেন, যাদেরকে মহাব্বত করেন, শুধুমাত্র তাদেরকে দীনের সহি এলেম অর্জন করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যেই ব্যক্তির ভালো চান, কেবলমাত্র সেই ব্যক্তিকে দ্বীনের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে যত ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর অন্য কোন দেশে এরকম ওয়াজ মাহফিল আর এত বেশি হয় না। এর পরেও আমরা যত জায়গায় ওয়াজ করতে যাই, প্রশ্ন করি ইসলাম কাকে বলে, ইসলাম শব্দের অর্থটাই অনেকে জানে না। জিজ্ঞেস করলে প্রায় বলে ইসলাম মানে শান্তি। এখানে জিজ্ঞেস করলে হয়তো অনেকেই সঠিক অর্থ বলতে পারবে, কারণ এখানে ইতিমধ্যে আমি এসে বুঝতে পারলাম যারা আমার লেকচার ইন্টারনেটের মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ার কল্যাণে অনেকের কাছেই আছে। তারপর আমি একটু জিজ্ঞেস করে নি নিশ্চিত হওয়ার জন্য, ইসলাম শব্দের অর্থ কি? অল্প কিছু লোক বলেছে ইসলাম অর্থ শান্তি না। ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয়, এটা ঠিক, তাই বলে ইসলাম মানে শান্তি না, সালাম অর্থ শান্তি। আমি এখানে বসেই বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এবং শান্তি বর্ষিত হোক। সালাম মানে কি? তাহলে ইসলাম মানে কি? ইসলাম মানে কোরআনকে জিজ্ঞেস করবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ قال له ربه أسلم, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন আসলিম, ইসলাম গ্রহণ কর। তিনি বুঝতে পারলেন আসলিম শব্দের কি অর্থ, তিনি বুঝতে পারলেন যে আসলিম মানে আমি শান্তিতে ঘুমাবো আর ইহুদি খ্রিস্টানরা আমার উপরে নেতৃত্ব চালাবে, এটা না। আমার জাতিকে পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে না বরং কুপরিকল্পিতভাবে শিক্ষানো যাওয়া হয়েছে ইসলাম মানে শান্তি, তার মানে আমরা দেশ চালাবো, শাসন করব ইহুদি খ্রিস্টানদের তরিকায়, মানব রচিত বিধানের আলোকে দুনিয়া চলবে, আর তোমরা শান্তিতে মসজিদে বসে তিন চিল্লায় চলে যাও, আর নইলে খানকায় বসে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরিষ্কার করে দিয়েছেন إذ قال له ربه أسلم, الله رب العالمين إبراهيم عليه الصلاة والسلام কে বললেন أسلم, সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন, তিনি বুঝতে পারলেন أسلم মানে এই শান্তিতে বসে থাকা নয়, أسلم মানে সুন্দর ফিনফিনে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে মিলাদ পড়তে বসা নয়, আসলিম মানে ঘরে ঘরে মিলাদ দেওয়ার রসুলের শাপাত না, এটা নয়। আসলিম মানে পীরের অজিফা জপা নয়, আসলিম মানে সারাদিন মসজিদে ঘুমিয়ে থেকে দুপুরে পিকনিক করে বিকাল বেলা পায়চারি করার নাম নয়, আসলিম মানে তিনি পরিষ্কার করে দিচ্ছেন কালা আসলামতু লিরাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, আমি সম্পূর্ণ রূপে আমার মাথা নত করে দিলাম, আমি সম্পূর্ণ রূপে নিজেকে সুপর্দ করলাম, কার কাছে? লিরাব্বিল আলামিন, গোটা জগৎ সমূহের যিনি রব, গোটা জগৎ সমূহের যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, আইনদাতা, বিধানদাতা, আমি সেই রবের কাছে আত্মসমর্পণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার হয়ে গেল ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা কার কাছে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে আর ঘোষণা করছেন, ঘোষণা করো বলো, মুসলিমদেরকে বলতে হবে, ঘোষণা করতে হবে, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইরকম যারা আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে তার নাম হচ্ছে মুসলিম। তার নাম কি? মুসলমান কোন শব্দ নাই, মুসলমান এটা কোরআন হাদিসের ভাষা না, এগুলো বর্জন করা উচিত। আজকে মুসলিম জাতি নিজেদের নামটাকেও মুসলমান বানিয়ে ফেলেছে, সালাতকে নামাজ বানিয়ে ফেলেছে, সিয়ামকে রোজা বানিয়ে ফেলেছে, এমনকি আল্লাহকেও ছাড়ে নাই, আল্লাহকেও খোদা বানিয়ে ফেলেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ওই নামে আল্লাহকে ডাকো। মানুষেরা আল্লাহর সেই নিজের দেওয়া নামগুলোকে বাদ দিয়ে নিজেরা মন গড়া একটা নাম দিয়েছে খোদা, ঠিক কিনা? খোদা কি আল্লাহর সেই নামের মধ্যে আছে? তাহলে এই নাম দিয়ে যদি ডাকে সওয়াব হবে না গুনাহ হবে? আপনার নাম দিল একজনে আর একটা নাম, আপনার নাম বাদ দিয়ে বাপের দেওয়া নাম, ভালো নাম বাদ দিয়ে একটা এমন নাম দিল যার অর্থ খারাপ, আপনি খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন মুসলিম কাকে বলে। আমরা মুসলিম, আমাদের পরিচয় কি? কোরআনে পরিষ্কার করা আছে, হুয়া সাম্মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় দিলেন সূরায়ে হজ, এই সূরার 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এরপরে কোরআনের অনেক জায়গায় আয়াত আছে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়ামিলা সালিহান ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আহ্বান করবো কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো পীরের দিকে, না কোনো খাজা বাবার দিকে, না গাজা বাবার দিকে, না ল্যাংটা বাবার দিকে, না দরগার দিকে, না কোনো পীরের তরিকার দিকে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে আর কার কথা ভালো হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এরপরে ওয়ামিলা সালিহান, এবং নেক আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজে পরিচয় দেয় আমি একজন মুসলিম। আমি একজন কি? এটা সূরা হামিম সিজদা, এই সূরার 33 নম্বর আয়াত। বোঝা গেল মুসলিমের পরিচয় পেয়ে গেলাম। এখন যারা আল্লাহর হুকুম মানবে সে মুসলিম, চাই শুকুর হোক কুকুর হোক, এমন কি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এরা যদি আল্লাহর হুকুম মানে এর নাম কি হবে? আর কোন মুসলমান যদি নিজের নাম দেয় মুসলমান, আল্লাহর হুকুম মানে না, সে মুসলমান হতে পারে? মুসলিম হতে পারে না, ঠিক কিনা? আমার এই দাবির সপক্ষে দলিল পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট করে বলেছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষেরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্যের দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা, অথচ আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো লাহু আসলামা, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে, তাওয়ান ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সকলেই আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে আসলামা মুসলিম হয়ে গেছে। এখানে পরিষ্কার হয়ে গেল সূরায় আলে ইমরানের 83 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল যারাই আল্লাহর হুকুম মানে তারা কি মুসলিম। চন্দ্রের উপর আল্লাহর হুকুম আছে, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য কতগুলো মানজিল নির্ধারণ করে দিয়েছি। চন্দ্র আল্লাহর নির্ধারিত রাস্তায় চলে কিনা? চলে, বিদায় সে মুসলিম। সূর্যের জন্য আল্লাহর হুকুম আছে, ওয়াশামসু তাজরিলি মুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম, সূর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছেন। সূর্য আল্লাহর দেওয়া সেই রাস্তা মতো চলে, এই জন্য সূর্য মুসলিম, ঠিক কিনা? এবারে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশু পক্ষী কুকুর শুকর সব প্রাণী মুসলিম হল, এরা আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহর কোরআন বলছে তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে বলে আমরা তো বুঝি না, আল্লাহ তাআলা সে উত্তর করা দিয়েছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন জিনিস নেই যে আল্লাহ তাসবিহ না করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝতে পারো না। ওরা বলে আল্লাহু আল্লাহু, আর তুমি মনে মনে ভাবো কুহু কুহু, ভোর রাতে মোরগে আওয়াজ করে সুব্বুহুন কুদ্দুসুন, আর তুমি শুনো কুকুরাতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন জিনিস নেই যে আল্লাহর তাসবিহ করে না, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। সকলে তাসবিহ পড়ে কার? আল্লাহ। ভাইরা আমার, এবারে যখন পরিষ্কার হয়ে গেলাম মুসলিম কাকে বলে, এখন আমাদেরকে যাচাই করব যে আমরা মুসলিম কিনা। আল্লাহর দেওয়া দিন, এর নাম ইসলাম। এর নাম কি? আর এই ইসলামকে পরিবর্তন করে আর একটা দিন তৈরি করা হয়েছে, সেটা আবার দুই রকম। কয় রকম? একটা হলো শাসকদের দেওয়া দিন, যুগে যুগে আল্লাহর দিনকে পরিবর্তন করেছে দুই শ্রেণীর মানুষরা। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষেরা, একদল হচ্ছে শাসক আর একদল কি? যাজক, এক ধরনের আলেম। আমি সমস্ত আলেমদের কথা বলছি না, এক শ্রেণীর আলেমরা আল্লাহর দিনকে পরিবর্তন করেছে। এবারে আসুন আগে নিজেদেরকে যাচাই করে নিই আমরা মুসলিম কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিধান দিয়েছেন, সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। সেই সংবিধান নাম কি? এটা এরকম যেরকম ভাবে আমাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছেন, সবার চক্ষু ভালো আছে কিন্তু কারেন্ট চলে গেল, আমরা কাউকে দেখতে পাচ্ছি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন দেখার জন্য, এই চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন। সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, গোপন চক্ষু, বাতিনের চক্ষু, বিবেক বুদ্ধির চক্ষু, আকল জ্ঞানের চক্ষু। এই চক্ষুটা দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করার জন্য, আল্লাহর বিধানকে চিন্তা ভাবনা করার জন্য, বোঝার জন্য। ও আমার ভাইয়েরা, এই আকল এবং বুদ্ধি যতই বেশি থাকুক না কেন, এটার সামনেও একটা আলোর প্রয়োজন। যদি আলো না থাকে, তোমার জ্ঞান যত বেশি হোক না কেন, কিছুই তুমি জানতে পারবে না। ও ভাইজান, জ্ঞান চোখের সামনে যে আলোটার প্রয়োজন, ওই আলোর নাম হচ্ছে আল কোরআনুল কারীম। যারে বলেন সুবহানাল্লাহ, কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো আগমন করেছে, আলো ওয়া কিতাবুম মুবীন, এবং স্পষ্ট বয়ানকারী কিতাব। এই কিতাবটাই হচ্ছে নূর, আলো, কোরআনুল কারীমে। অন্যায় আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার সমস্ত শক্তিগুলো, কাফের মুশরিকগুলো, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি, আল্লাহর নূরকে তারা নির্বাপিত করতে চায়, ফুৎকার দিয়ে নিবাতে চায়, মুখের ফু দিয়ে নিবাতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণ করে ছাড়বেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও দুনিয়ার সমস্ত কাফের, দুনিয়ার সমস্ত মুশরিক মিলে আল্লাহর নূরকে নিভাতে চায়, আল্লাহর কালামকে বন্ধ করতে চায়, দুনিয়ার সমস্ত শক্তি মিলে একে নিভাতে পারবে না, আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূর দিলেন, এবারে আমরা দেখব সেই নূর আলো কি আলো ছড়াচ্ছে। কোরআনকে এবার আমরা জিজ্ঞেস করব, আমাদের সমাজে চোর আছে, চোর আমাদের সমাজকে অন্ধকার করে রেখেছে, এই চোরের থেকে বাঁচার জন্য তোমার কাছে কি আলো আছে? কোরআন বলবে হ্যাঁ সুন্দর আলো আছে, এই আলো যদি তোমরা জ্বালাও তাহলে চোর বন্ধ হয়ে যাবে, চোর চুরি করতে সাহস করবে না, স্বর্ণের দোকান পর্যন্ত খোলা রাখা যাবে, কেউ চুরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, চুরি করে ধরা পড়লে ওর হাত কেটে ফেলো। আইন দিয়েছেন কে? আমার জাতি বলল না এই আইন চলবে না, আল্লাহ যে আইন দিলেন সে আইনটাকে বাতিল করলো, বাতিল করে তারপরে বিকল্প আইন তৈরি করলো, 10 বছর জেল দাও, 5 বছর জেল দাও, 1 মাস 3 মাস জেল দাও, এত টাকা জরিমানা করো। হাত কাটার বিধান দিলেন আল্লাহ, আল্লাহর সেই আইনকে বাতিল করলো, নাম দেয় মুসলমান। এরপরে বিকল্প আইন তৈরি করলো, আবার সেই আইন মানতে বাধ্য করে। আজকে যদি এখানে একজন চোর ধরা পড়ে আর আমার মতো 100 মুফতি একাত্তরে ফতোয়া দেয় যে এই চোরের হাত কাটতে হবে কোরআনের বিধান, এরপরে নুরালাপুরের মানুষরা হাত কাটলো, তারপরে এখানে কি আর কেউ থাকতে পারবে? কেউ টিকতে পারবে না। পুলিশ আসবে, র‍্যাব আসবে, সাংবাদিক আসবে, আরো কত সাংঘাতিক আসবে, সব মিলে পুরো এলাকা ঘেরাও করে মুফতি সাহেবকে তালাশ করবে, কে ফতোয়া দিল, কারা হাত কাটলো, এত জঘন্য বড় অপরাধ করলো। সাংবাদিকরা এসে তার ছবি নিবে, পত্রপত্রিকা মিডিয়ায় প্রচার হবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে বাতিল করার ক্ষমতা কারণে আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের 3 দিনের মাথায় মক্কায় একটা চুরির ঘটনা ধরা পড়ল, চুরিটা করেছিল মক্কার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত নারী, বনু মাখজুম গোত্রের মহিলা। মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল, এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের স্থায়ী বদনাম হয়ে যাবে, ইতিহাস হয়ে থাকবে, এই জন্য তারা চিন্তা করল আল্লাহর নবীর কাছে কিভাবে সুপারিশ করা যায়। এজন্য তারা আল্লাহর নবীর এক নাতি ছিল, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ, যায়েদের পুত্র ছিল উসামা, আল্লাহর নবীর খুব প্রিয় নাতি, হেব্বু রাসূলিল্লাহ তার উপাধি ছিল। সবাই গিয়ে এই নাতিকে ধরলো, তুমি একটু আল্লাহর নবীর কানে কানে পৌঁছাইবা কথাটা। উসামা বিন যায়েদ চিন্তা করলো, দাদা জানের কানে কানে কত কথাই তো বলি, এটা বলতে অসুবিধা কি? কানে কানে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা সর্বনাশ হয়ে গেছে, চুরির ঘটনা ঘটেছে, চুরিটা করেছে কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা। এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, আপনিও তো কুরাইশ বংশের মানুষ, আপনার বংশ কুরাইশ। তাছাড়া যেই মহিলা চুরি করেছে ওই মহিলার নামটাও আবার ফাতেমা নাম, আপনার ছোট মেয়ের নামে নাম। ইয়া রাসূলুল্লাহ, কোন বিকল্প বিচার করা যায় কিনা? হাদিসে মুসলিম শরীফে বর্ণিত আছে, আল্লাহর নবীর কানে যখন এই কথা গেল, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, তিনি খুতবা দেওয়ার জন্য তৈরি হলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা তুইয়াদাহা। ও আমার মক্কার নেতারা, মুসলমানেরা, মুসলিম হয়েছো যারা দাবি করছো, আজকে তোমরা সুপারিশ করছো সে ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর আইন পরিবর্তন করার জন্য, জেনে রাখো আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আজকে মুহাম্মাদের কলিজার টুকরা। আল্লাহর নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, তার হাত কাটতে আমি দ্বিধা করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে পরিবর্তন করা, আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়া, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারো আছে? নাই। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। একটা কারখানার মালিক 10,000 কর্মচারী রাখলো, কর্মচারীদেরকে এরকম জমা করে বলল, কারখানার মালিক হচ্ছে আমি, আমি তোমাদের বিদায় দিব, আমি তোমাদের নিয়োগ দিব, আমি তোমাদের বেতন দিব। এই ঘোষণা করার পরের থেকে এই কর্মচারী কার কথা শুনবে? এই মালিকের কথাই শুনবে, অন্য কার কথা শুনবে? মালিক যে হুকুম দিবে তাই আইন হয়ে যাবে। এইটা যদি পরিষ্কার হয়ে যায়, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তুমি আমি সবকিছুর মালিক কে? যখন মালিক হচ্ছেন আল্লাহ, হুকুম চলবে কার? আল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহর এই হুকুম যারা মানে তারা মুসলিম, যারা আল্লাহর হুকুম মানে না তারা মুসলিম থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন জিনা ব্যভিচার হারাম, কোরআন পরিষ্কার করে বলছে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা। খবরদার, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, এটা বেহায়াপনা কাজ, অশ্লীল কাজ, আল্লাহ এটা হারাম করেছেন। হারাম করলেন কে? আমার জাতি 90% মুসলমান দাবি করার দেশ, এই দেশের আইন হলো পতিতালয়ের যদি লাইসেন্স থাকে তাহলে কিন্তু এটা অবৈধ না, হারাম না, এটা হালাল। কারণ লাইসেন্স করলে সরকার এটার ভাগ পায়, ঠিক কিনা? সরকারকে ভাগ দিলে হালাল হয়ে যায়, সরকারকে ভাগ না দিলে ওইটা অবৈধ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিনা বিচারে বিচার করে দিয়েছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী নেই আর ব্যভিচারী, মেয়ে লোক হোক আর পুরুষ হোক, যদি ওরা ধরা পড়ে ওদেরকে জনসমক্ষে আনো, 100 দররা মারো, আর যদি বিবাহিত হয় তাহলে এবারে ছাড়াছাড়ি নাই। বিবাহিত হলে পরে গণ্ডগোল করেছে, বংশের মধ্যেও গণ্ডগোল লাগিয়ে দিয়েছে, স্বামী একজন, সন্তান হবে আর একজন। আর এই জন্য আল্লাহ বিধান দিয়েছেন, যদি বিবাহিত হয় এবারে ওকে আতুর, ওকে বাজারে আনো, জনসমক্ষে আনো, এই নুরালাপুর হাই স্কুল মাঠে এনে হাজার হাজার মানুষের সামনে ওকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? এই আইন যদি কার্যকর থাকতো এই দেশে ইফতিদিন থাকে? এই দেশে জেনা থাকে? ও আমার ভাইয়েরা, আল্লাহর এই আইনগুলোকে বাতিল করে দিয়েছে, এটা বর্বর আইন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পর্দার হুকুম দিয়েছেন, পর্দার হুকুম দিয়েছেন কে? ও মা বোনেরা খুব লক্ষ্য করে শুনো, কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়ে লোকেরা ঘরে থাকবে, পর্দা করে চলবে, তারা বেপর্দা বেহায়াপনা অশ্লীল মেয়ে লোকদের মতো, জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় ঘুরবে না, বের হবে না। আল্লাহ তাআলা এরপরে বলছেন, কোরআনে পরিষ্কার আয়াত রয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, তারা যেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপর জেলবাব করে নেয়, পর্দা ঝুলিয়ে দেয়, হিজাব ঝুলিয়ে দেয়। আইন দিয়েছেন কে? ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হুকুম দিলেন পর্দা করার জন্য, আমার জাতি সর্বোচ্চ আদালত থেকে রায় দিল পর্দার জন্য বাধ্য করা যাবে না। আল্লাহর হুকুমকে যারা পরিবর্তন করে রায় দেয়, মুসলমান থাকবে না? আরো দেখাবো দুই চারটা কত বিধান এরকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ হারাম, কোরআন পরিষ্কার করে বলছে ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে করেছেন হারাম। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 269 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে, যখন তোমরা জানতে পেরেছো আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন, এই বিধান যখন তোমাদের সামনে এসে গেল, এখন তোমরা আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যাও এবং তোমাদের যত পাওনা সুদ আছে সবগুলো বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফালু, যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আমার জাতি বলল সুদ হারাম হবে যদি সরকারের লাইসেন্স না থাকে। গ্রামগঞ্জে লাইসেন্স ছাড়া 10-20 টাকা সুদে যারা টাকা দেয়, এরা সরকারের খাতায় অবৈধ, হারাম। আর যদি লাইসেন্স থাকে তাহলে হালাল। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক, যত ব্যাংক আছে সবগুলোতে সুদ হালাল, কারণ সরকারের কি আছে? লাইসেন্স করা আছে। লাইসেন্স থাকলে সরকার ভাগ পায়, এজন্য হালাল। লাইসেন্স না থাকলে সরকার ভাগ পায় না, সেজন্য কি? ও আমার ভাইয়েরা, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি বণ্টনের ব্যাপারে আইন দিয়েছেন। কোরআনুল কারীমে সূরা নিসার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসিকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন, ওসিয়াত করছেন, এইটা কোন নবীর দায়িত্ব ছাড়েন নাই, কোন মুফতি সাহেবের দায়িত্ব দেন নাই, আল্লাহ সরাসরি নিজে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? আমার জাতি বলল আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছেন। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিধান দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এ সবগুলো হারাম, নাপাক, শয়তানের কাজ। খবরদার, যারা মুসলিম দাবি করো তারা এর থেকে বেঁচে থাকো। হুকুম দিলেন কে? আল্লাহ বললেন মদ হারাম। আমার জাতি বলল মদের যদি লাইসেন্স থাকে তাহলে হালাল। সরকারি মদের কারখানা আছে না? মদের কারখানা পর্যন্ত সরকারি আছে, ফাইভ স্টারে মদ হালাল, কারণ সরকারের লাইসেন্স করা আছে। সরকারের খাতায় লাইসেন্স থাকলে হালাল, আর লাইসেন্স না থাকলে কি? ও আমার ভাইয়েরা, এমনি ভাবে মূর্তি সম্পর্কে তো এখন মারাত্মক ঘটনা ঘটে গেল। এই দেশের ধর্ম প্রতিমন্ত্রী মুসলিম নামের কলঙ্কেরা ঘোষণা করলো মসজিদগুলোর অর্ধেকটা মূর্তি পূজার জন্য খালি করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পত্রিকা দেখেন নাই? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী নাকি মূর্তি পূজার জন্য মসজিদের নববীর অর্ধেকটা খালি করে দিয়েছিলেন। কি মিথ্যা অপবাদ নবীর উপরে দিয়েছে! ইতিহাস পড়ো। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, আল্লাহর নবীর মাথায় লোহার পোশাক গুলো ছিল, শরীরে লোহার পোশাক ছিল, এই পোশাক গুলো পর্যন্ত খোলেন নাই। এর আগেই কাবার চাবি এনে কাবা শরীফের দরজা খোলা হলো। এরপরে ভিতরে ঢুকে এবং বাইরে যতগুলো মূর্তি ছিল, 360টা মূর্তি, আল্লাহর নবী বর্ষা দিয়ে আঘাত করে বললেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা বিতাড়িত এবং মিথ্যা ধ্বংস হওয়ার বস্তুই বটে। এই বলে যখন ইঙ্গিত করলেন, প্রত্যেকটা মূর্তি পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সম্পূর্ণ কাবাকে মূর্তি মুক্ত করলেন, মূর্তির থেকে খালি করে কাবাকে মূর্তি থেকে পবিত্র করে আল্লাহর নবী এরপরে লোহার পোশাক খুললেন, যুদ্ধের পোশাক খুললেন। ও আমার জাতি, আল্লাহর নবী যেই মসজিদ থেকে মূর্তি বের করেছেন, সেই ঘরে যারা মূর্তি ঢুকাতে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢিলতে হয়, রাজি আছেন ইনশাআল্লাহ? কিসের মুসলমান? মুসলিম দাবি করে, আমি আরো দেখাতে পারি, কয়েক ঘন্টা চলে যাবে, আল্লাহর বিধানগুলিকে পরিবর্তন করেছে আর দাবি করে মুসলিম। এই জন্য আপনারা তো প্রশ্ন বুঝতে পারেন নাই কেন আমি মুসলিম বুঝাচ্ছি। একটু মনে মনে বিরক্ত হচ্ছিল অনেকে যে মুসলিম কেন, এটা তো বোঝানোর দরকার আছে। এই মুসলিম পরিষ্কার হলে সব পরিষ্কার হবে। মুসলিম মানে হচ্ছে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। এতক্ষণ দেখালাম আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে, বাতিল করেছে। এবারে বলো, যারা আল্লাহর এতগুলো বিধানকে বাতিল করলো, তারপরে বিকল্প আইন তৈরি করলো, তারা মুসলমান থাকবে? শয়তান কয়টা আইন অমান্য করেছিল? আল্লাহ তাআলা শয়তানকে বলেছিলেন, আদমকে সেজদা করো। শয়তান সেজদা করে নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন করো নাই? শয়তান যদি বলতো আমি অন্যায় করেছি, মাফ করতেন না? আদমও তো অন্যায় করেছিল। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কেন এমনটা করলা তুমি? আদম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আমি অন্যায় করে ফেলেছি, নিজের উপরে জুলুম করে ফেলেছি, অত্যাচার করেছি, তোমার হুকুম রক্ষা করতে পারলাম না। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও, তুমি যদি আমার প্রতি দয়া না করো, আমি তো ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তারা মাফ করেছেন কিনা? না, 300 বছর কাঁদলেন, তারপরে চোখ দিয়ে পানি পড়তে পড়তে খাল হয়ে গেছে, পাখিরা সেই পানি খাইত। এরপরে মনে মনে চিন্তা করলো, মনে পড়লো যে আরো সে আল্লাহর নামের সঙ্গে মোহাম্মদ নাম দেখছিল, তারপরে ওই নামের উসিলে দোয়া করেছেন, পরে মাফ করেছেন, এরকম নাকি? এই আওয়াজ আপনারা শুনেন নাই? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পরিষ্কার করে দিয়েছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা বাকারার 37 নম্বর আয়াতে বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আদম তার রবের পক্ষ থেকে কয়েকটা কালিমা শিক্ষা করলো, কয়েকটা কালিমা অর্জন করলো, কয়েকটা শব্দ শিখলো, যেটা বললাম রব্বানা জালামনা, ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা বলেন ফাতাবা আলাইহি ফাতাকিবলা তারাকি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে নিয়েছেন, আর দেরি করেন নাই, আল্লাহ বললেন সঙ্গে সঙ্গে তওবা কবুল হয়ে গেছে। আর আমার দেশের পীর সাহেব এবং বক্তারা বলল 350 বছর কানতে কানতে চোখ দিয়ে পানি পড়তে খাল হয়ে গেছে, ওই খালের থেকে পাখিরা পানি খাইত, আদমের দেহটা মনে হয় কি ছিল, আটলান্টিক মহাসাগর ছিল নাকি? ও আমার ভাইয়েরা, এইসব গাঁজাখুরি কাহিনী আমাদের সমাজে ওয়াজ হয়। যাই হোক, আদম আল্লাহর কাছে অন্যায় স্বীকার করলেন, আল্লাহ মাফ করে দিলেন, অপরদিকে ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করল। আল্লাহ তাআলা ইবলিসকেও জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, সূরায়ে আরাফ এই সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 12 নম্বর আয়াতে, কালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, ও ইবলিস আমি যখন তোমাকে হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য, আমি হুকুম করেছি, কতটা খেয়াল করবেন, আদমকে তা বিষয় না, বিষয়টা হচ্ছে আমি হুকুম করেছি, আমি যদি একটা পিঁপড়াকেও সিজদা করতে বলতাম তাও করতে হতো, আমি যখন তোমাকে হুকুম করলাম কেন তুমি আমার হুকুম অমান্য করলে, ইজ আমার তুকা। ইবলিস কি বলল, আলা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো, আনা খায়রুম মিনহু আদমের চেয়ে ভালো, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে, আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি হচ্ছে নিম্নে, আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে, আর মাটি যদি উপরে ছুঁড়ে মারে নিচে চলে আসে, সুতরাং যুক্তির কথা হলো আদম আমার সামনে নত হবে, আমি আদমের সামনে নত হওয়া যুক্তিসঙ্গত নয়, সুতরাং তোমার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই, তুমি আমার পাওনা আমার অধিকার হরণ করেছ, মানব অধিকার লঙ্ঘন হয়েছে নাকি, ইবলিস অধিকার লঙ্ঘন হয়েছে। ও আমার ভাইয়েরা, বোঝা গেল আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা যুক্তি দিয়ে আল্লাহর আইনকে বাতিল করে তাদের প্রথম যুক্তিবাদীর নাম কি, ইবলিস। আমাদের দেশে এখন ওয়াইজদের নামের সঙ্গে যুক্তিবাদী আছে ঠিক কিনা, কার বুলবুল তাউস কি তকলিদ সে তওবা, বুলবুল ফকত আওয়াজ হায় তাউস ফকত রং, কবি ইকবাল সেজন্য সাবধান করেছেন, ও মুসলিম জাতি যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করো, আল্লাহর নবীর সহি হাদিসকে মানো, তোমরা ওই বুলবুলের গান শুনে পাগল হয়ে যেও না, আর ওই ময়ূর পাখির রং ভেষভূষা দেখে পাগল হয়ে যেও না, কোন পীর কি সুন্দর চেহারা, চেহারা তো সুন্দর হবে, বসে বসে খাইলে সিন্ধু হবে না, যত রকমের হাদিয়া তোপা আছে সব খাইতে থাকে, কর বুলবুল তাউস কি তকলিদ সে তওবা, বুলবুল ফকত আওয়াজ হায় তাউস ফকত রং, তুমি বুলবুলের অনুসরণ করো না আর ময়ূর পাখির অনুসরণ করো না, ময়ূর পাখির খেলে রং আছে নাচতে জানে না, আর বুলবুলের গান আছে আর কিছুই জানে না, ওদের কোরআন হাদিসের কোনো এলেম নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, ইবলিস যেরকম ভাবে আল্লাহর হুকুমকে অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে, এখন যারা আল্লাহর আইনকে বর্বর আইন বলে বাতিল করে দিচ্ছে, আল্লাহর হুকুমকে যারা এই যুগে অচল বলে বাতিল করে দিচ্ছে, আল্লাহর হুকুম এই যুগে চলে না বলে যা বাতিল করছে, তারা মুসলমান না কাফের? পরিষ্কার, তারা মুসলিম থাকতে পারে না। মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আর আল্লাহর বিধানকে যারা বাতিল করে সে মুসলিম হইল কি করে? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন মূর্তি ভাঙ্গ, মূর্তি তৈরি করা যাবে না, ওয়াল আনসাবু রিজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, মূর্তির থেকে নিরাপদ দূরে থাকো। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী নিজে মূর্তি ভাঙলেন, আর একজন নবী এই জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ও ইব্রাহিমের ইতিহাস পড়ো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সমাজে আসলেন যেই সমাজে মূর্তি পূজা করা হতো। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমে রবের পরিচয় খুঁজতে শুরু করলেন, তারকার দিকে তাকিয়ে মনে করে এইটা বোধহয় রব। ফালাম্মা আফালা, যখন তারকা ডুবে গেল বলে এটা আমার রব নয়। এরপরে আবার যখন রাতের বেলায় চন্দ্রের দিকে তাকালেন, যখন দেখলেন চন্দ্র আলোক উজ্জ্বল চন্দ্র উদিত হলো, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন আলোক উজ্জ্বল তারকা দেখলেন চাঁদ দেখলেন বললেন এটা আমার রব। ফালাম্মা আফালা, যখন চাঁদ ডুবে গেল ক্বালা লা ইল্লাম ইয়াহদিনী রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমার রব যদি আমাকে হেদায়েত না করেন আমি একটু গোমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। হেদায়েত দেওয়ার মালিক কে? না কোন পীর সাহেব, একটু পরে আসতেছি। এরপরে ফালাম ইনশাআল্লাহ ফালাম মা রা শামসা বাযিগাতান, এরপরে যখন দিনের বেলায় আবার সূর্যের দিকে তাকালেন, আলোক উজ্জ্বল সূর্য দেখলেন, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এই সূর্যটাই তো আমার রব, এটা অনেক বড়। কোরআনুল কারীমের সূরা আনআমের 78 নম্বর আয়াত থেকে পড়া শুরু করেছি, 77-78 থেকে। ফালাম্মা রা শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটা বড়। ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, ও আমার জাতি, তোমরা আল্লাহর সঙ্গে যেগুলোকে শরীক করছো, তোমরা যে দেবদেবীর পূজা করছো, চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো, মূর্তির পূজা করো, তারকার পূজা করো, আমি এই সবগুলোর থেকে নিজেকে বারী মনে করছি, নিজেকে মুক্ত করছি। ইন্নি ওয়াজ্জাত ওয়াজহিয়া, আমি আমার চেহারা মতো ওয়াজ্জু করলাম কার দিকে? না কোনো খাজা বাবার দিকে, গাজা বাবার দিকে, পীর বাবার দিকে। আমাদের দেশে জিকিরের সময় বসে, পীরের মুরিদরা বসে, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জু আছি, আমার কলব পীর সাহেব কেবলার কলবের দিকে মোতাওয়াজ্জু আছে, পীরের সঙ্গে মিশে যায়, পীরের কল্পনা করতে হয়, পীরের দিলে দিল মিশাইলে জিন্দা দিল মুর্দা দিল জিন্দা হয়, ওদের কবিতা। পীরের দিলের সঙ্গে দিল মিশাইতে হইবে, পীরের ছবি মনে মনে কল্পনা করতে হবে, অন্তরে বসাইতে হইবে। ও আমার ভাইরা, আল্লাহর নবী ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাতুন, যেই ঘরে কোনো কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যেই অন্তরের মধ্যে, যেই মুরিদের কলবের মধ্যে পীরের ছবি আছে, ওই দিলের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে? ও আমার ভাইয়েরা, পীরের ছবি কল্পনা করে, পীরের দিলের সঙ্গে দিল মিশায়, এরপরে বলে আমি আমার কলবের দিকে মোতাবাজ্জু, আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে মোতাবাজ্জু, পীর সাহেবের কলব তার কলবের দিকে, তার পীরের দিকে, এইরকম হাজার হাজার পীরের মাধ্যম হইয়া তারপরে আল্লাহর দিকে মোতাবাজ্জু। আমি বলি ভাইজান, আপনি যখন আপনার পীর সাহেবের কলবের দিকে কলবটা মোতাবাজ্জু করলেন, ওই সময় পীর সাহেবের কলবটা তার পায়খানায় আছে, তোমার কলবটা কোথায় যাবে? তুমি যখন তোমার কলবটা মোতাবাজ্জু করলে পীরের কলবের দিকে, পীর সাহেব কিবলা তখন ওই সময় তার বিবি সাহেবার কলবের দিকে মোতাওয়াজ্জু আছে, তোমার কলবটা কই যাইবে? কোরআন পরিষ্কার করে দিয়েছে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি আমার কলব, আমি আমার চেহারা সব কিছু মোতাওয়াজ্জু করলাম কার দিকে? সেই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে, মহান আল্লাহর দিকে, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, সেই আল্লাহ দিকে মোতাওয়াজ্জু করলাম। মোতাওয়াজ্জু করলেই চলবে না, ওরাও তো মোতাওয়াজ্জু করে, এই জন্য বলছে হানিফান। হানিফ মানে হলো সব বাতিলকে বর্জন করে দিয়ে। পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে কি করে মানুষ? পুরাতন রংটাকে ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করবে তাকে প্রথমে হানিফ হতে হবে, সব বাতিল আকীদা বতন খালি করে অন্তরের থেকে সব খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, শাসক বাবা, দাদা বাবা যত আছে, মাজার বাবা, বাজার বাবা, সবগুলো উৎখাত করে একমাত্র একজনকে গ্রহণ করতে হবে, কাকে? এই জন্য বলছে হানিফান, এইটাই ইসলামের মূল মন্ত্র, এইটার নামে হচ্ছে তাওহীদ, এইটা ছাড়া কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে না। ও আমার ভাইয়েরা, সেই জন্য কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারে না যতক্ষণ পর্যন্ত দুইটা সাক্ষী না দেয়। কয়টা সাক্ষী? সাক্ষী দিতে হবে, সাক্ষী দিতে হবে, সাক্ষী। এই জন্য আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সূরা আনআমের 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আজকে যদি মুসলমানদেরকে এই প্রশ্ন করা হয় বলতে পারে না, কিন্তু পীর সাহেবের তরিকা কয়টা জিজ্ঞেস করেন বলতে পারবে, লতিফা কয়টা তা বলতে পারবে। তরিকার পীর মুর্শিদদের সাজারা পর্যন্ত মুখস্থ আছে। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদু, না আল্লাহর সঙ্গে আর কোন ইলাহ নাই। কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, সেই সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে লা ইলাহা, ওই আল্লাহ এক, লা ইলাহা আগে, ইল্লাল্লাহ পরে। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। আগে বর্জন না করে খালি ইল্লাল্লাহ বললে কাজ হবে না, এইটা নিয়ে তো গন্ডগোল। ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে, এইটা নিয়ে কোনো গন্ডগোল নেই। মক্কার আবু জাহেল বলে আল্লাহ আছে, ইহুদি বলে আল্লাহ আছে, খ্রিস্টান বলে আল্লাহ আছে, মক্কা এমনকি শয়তানও বলে আল্লাহ আছে। যদি সন্দেহ করে আমি দলিল পেশ করব, সবাই বলে আল্লাহ আছে, এতে কোনো দ্বিমত নাই, দ্বিমত হলো লা ইলাহা। এই জন্যই ভাইজান পিসাবরা কলে খালি ইল্লাল্লাহ দিক লা ইলাহা বাদ দাও, কারণ লা ইলাহা বললে শয়তান বেজার হয়ে যায়, কে যায়। গন্ডগোলটা কোন জায়গায়? লা ইলাহা। এই জন্য কোন কোন পীর সাহ বলে লা ইলাহা আস্তে বলো, ইল্লাল্লাহ জোরে বলো, আছে না এরকম পীর তরিকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কি এরকম নাম বলবো? সরসিনা পীর সাহের তরিকা এই জিকির হলো এরকম, ভুল যদি বলে থাকি মুরিদরা থাকলে কেউ চ্যালেঞ্জ করেন? সরসিনা পীরের তরিকায় জিকির হলো লা ইলাহা আস্তে ইল্লাল্লাহ পরে, আর চরমনায় পীর সাহের তরিকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ বলে তারপরে খালি ইল্লাল্লাহ মারো। জিকির করে কিনা? জায়েজ না না জায়েজ আমি বলছি না, জায়েজ করা যায়। কেমনে জায়েজ করা যায়? আল্লাহকে বলবেন যে আল্লাহ আগে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এখন আমি খালি ইল্লাল্লাহ মারতেছি, তুমি ওই আগের থেকে লা ইলাহা লাগাইয়া লও। এইরকম তাবির করলে জায়েজ আছে না? জায়েজ না। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, ইল্লাল্লাহর জিকির আল্লাহ করেছেন কি? আল্লাহ তাআলা শিখাইলেন কিনা? কোরআনে আছে কিনা? আল্লাহর নবী শিখাইলেন কিনা? হাদিসে আছে কিনা? ইল্লাল্লাহর জিকির আল্লাহ নবী সাহাবীরা করেছেন কিনা? আল্লাহর নবী শিখান নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবীরা করেন নাই, আল্লাহর নবী করেন নাই। ও মুসলমান, আল্লাহর নবী যেই জিকির শিক্ষা দিলেন না, এই জিকির যদি কোনো পীর শিখায় ওই পীরের তরিকা মানা যাবে? লা ইলাহা কেন বাদ দিচ্ছে? আমি তোমাদের ক্লিয়ার করতে চাই, ওই লা ইলাহা নিয়েই গন্ডগোল। আসলে এই জন্য লা ইলাহা বললে শয়তান বেজার হয়, লা ইলাহা বললে ইহুদি বেজার হয়, লা ইলাহা বললে দুনিয়ার সমস্ত কুফফাররা বিরুদ্ধে খেপে যায়। সেই জন্য ওরা চক্রান্ত করে লা ইলাহাটাকে বাদ দিয়েছে। নতুবা আমি দেখব আল্লাহকে বিশ্বাস করে ইহুদিরা, আল্লাহকে বিশ্বাস করে খ্রিস্টানরা, আল্লাহকে বিশ্বাস করে দুনিয়ার যত কাফের মুশরিকেরা। কোরআনে পরিষ্কার বলা আছে, আমার দেশের মানুষকে ভুল বোঝানো হয়, কয় যে মক্কার কাফেররা কাফের ছিল কি জন্য? ওরা আল্লাহ বিশ্বাস করত না, ঠিক কিনা? এটা বুঝায়, এটা মিথ্যা কথা। আমি কোরআন থেকে দলিল পেশ করছি, কয়টা শুনবে শুনেন। কোরআনুল কারীমের সূরা যুখরুফের সাতাশি নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইনসালতাহুম, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, ওদেরকে কাদেরকে, ওই মক্কার কাফেরদেরকে, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে। ও ভাইজান, তুমি যেরকম বিশ্বাস করো সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার কাফেররাও বিশ্বাস করত ওদের সৃষ্টিকর্তা কে। এতে কোনো পার্থক্য নাই, কোরআন থেকে দলিল আছে। আরো একটু শুনো, কোরআনুল কারীমের সূরা যুখরুফের নয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান সমূহ এবং জমিন, লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, তারা বলবে এই সবগুলো সৃষ্টি করেছেন এক মহাপরাক্রমশালী মহান বিজ্ঞানী আল্লাহ তাআলা। সুতরাং বোঝা গেল তারা বিশ্বাস করত আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, এটাও বিশ্বাস করত। শুধু এ পর্যন্তই না, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, এগুলো বিশ্বাস করত ওরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুতের 63 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইনসালতাহুম মান নাযযালা মিনাস সামাই মান। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন, কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যা জমিনকে আবার পানি দিয়ে তরুতাজা করে ফসল উৎপন্ন করার মত যোগ্যতা দান করেন কে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে। তাহলে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ, এইগুলো মক্কার কাফেররা বিশ্বাস করত। আরো অনেক কিছু আছে, চন্দ্র সূর্যর মালিক আল্লাহ, আল্লাহ বলছেন ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার লায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান সমূহ এবং জমিন, কে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, নিয়ন্ত্রণ করেন চন্দ্র এবং সূর্যকে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে। এরকম ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ আছে। কোরআনের সূরা মায়েদার 18 নম্বরতে আছে, অকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং নাতিবুতি। আবনা ইবনুনের বহুবচন, ইবনুন মানে সন্তান, আবনা তার বহুবচন মানে সন্তান, নাতিপুতি সবগুলোকে একসাথে বলে আবনাউন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা বলে নাহনু আবনাউল্লাহি, আমরা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি, ওয়া আহিব্বাউহু, এবং আল্লাহর প্রিয় নাতিপুতি। ও আমার ভাইয়েরা, যারা নিজেদেরকে আল্লাহর সন্তান দাবি করে, নাতিপুতি দাবি করে, তারা আল্লাহ বিশ্বাস করে কিনা? সবচেয়ে জ্বলন্ত প্রমাণ আমাদের নবীজির আব্বার নাম কি, আব্দুল্লাহ। আল্লাহ যদি বিশ্বাস না করে আব্দুল্লাহ নাম রাখে কেউ? ও আমার ভাইরা, আল্লাহ বিশ্বাস করত, শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে। কোরআন পড়ুন, শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলো, শয়তান কোন মাজারওয়ালার কাছে প্রার্থনা করে নাই, শয়তান কোন খাজা বাবার কাছে যায় নাই, শয়তান পরিষ্কার আল্লাহর কাছে প্রার্থনা করেছে। কোরআন বলছে, কালা রব্বি ফাঙ্গজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, সূরা হিজর এই সূরার 36-37 নম্বর আয়াত পড়বেন, পরিষ্কার বলা আছে। শয়তান বলল, কালা রব্বি, ও আমার রব, কি সুন্দর করে ডাক দিচ্ছে কাকে? শয়তান কোন খাজা বাবার কাছে যায় নাই। আমার দেশে মুসলমান নাম দাবি করে আর বিশ্বাস করে, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, বলেন এরকম, আর রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল গেলেন খালি হয়ে, রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমান নাম আর আকীদা হলো আল্লাহ খালি হয়ে গেছেন সব খাজাকে দিয়ে, শয়তান ওই বিশ্বাস করে নাই, শয়তান জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরও বিশ্বাস করে সবকিছুর মালিককে। আজমিরেও লেখা আছে, মাজারের পাশে লেখা আছে, উর্দুতে লেখা, ইয়া আসমান হায় তেরা, এ জমিন হায় তেরি, মকসুদ মেরা কর দে পুরা, আয় খাজা আজমিরি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি অর্থের? ওইখানে লেখা আছে আসমান তোমার, জমিন তোমার, ওহে বাবা আজমিরি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। মক্কার কাফেররাও বিশ্বাস করত আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, শয়তানও বিশ্বাস করত দেওয়ার মালিককে। আর এই মুসলমানরা নাম দেয় মুসলমান আর বিশ্বাস করে সব দেওয়ার মালিককে। আবার পীর বুজুর্গদেরকে লকব দিল গাউসুল আজম, আছে না ওই ভাই? গাউস মানে হলো বিপদে উদ্ধারকারী, ত্রাণকর্তা, সাহায্যকর্তা, আজম মানে সবচেয়ে বড়। এবারে দুইটাকে মিলাও, আও গাউসুল আজম মানে সবচেয়ে বড় ত্রাণকর্তা, সবচেয়ে বড় ত্রাণকর্তা কোন পীর না আল্লাহ। তাহলে যারা বিশ্বাস করে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি, গাউসুল আজম মাজবান্দারি, গাউসুল আজম মুক্তবুক, ও আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই, তারা মুসলমান না মুশরিক? আল্লাহ মানে আবার শিরিক করে। আল্লাহ তাআলা এই জাতীয় লোকদের সম্পর্কে কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বেশিরভাগ লোক যারা ঈমান আনে তারা ঈমান আনে না, তবে ঈমান আনে শিরিক যুক্ত অবস্থায়। তার মানে বেশিরভাগ লোক ঈমানের দাবি যারা করে, এরা বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ঈমান আনা সত্ত্বেও কি? কইবেন যে হুজুর এবারে একটা প্রশ্ন আছে, মক্কার লোকেরা মূর্তি পূজা করত আর আমাদের, এরা তো আর মূর্তি পূজা করে না, এই জাতি তো মূর্তি পূজা করে না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই, আপনারা ভুল বুঝতেছেন। মক্কার লোকেরা মূর্তি পূজা করত ঠিকই, কিন্তু ওই মূর্তিকে তারা আল্লাহ বিশ্বাস করত না, ওই মূর্তিকে তারা মাবুদ মানত না, বরং মূর্তি কেন পূজা করত শুনুন, মূর্তিগুলোকে তারা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হিসাবে ব্যবহার করত, মাধ্যম মনে করত। কোরআনে পরিষ্কার আল্লাহ ওদের সম্পর্কে বলেছেন, তারা বলতো হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, সূরা হজ 73 নম্বর আয়াত, সূরা আরাফ 174 নম্বর করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে ওই দেবদেবী আর মূর্তির পূজা করে, ওই মূর্তি পূজকদেরকে জিজ্ঞেস করো তোমরা কেন মূর্তি পূজা করছো, তারা বলবে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই দেবদেবী আর এই মূর্তিগুলোর পূজা এদেরকে আল্লাহ বিশ্বাস করে করি না, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। বোঝা গেল ভাইয়া মাধ্যম হিসাবে এদেরকে পূজা করছে। ও ভাইজান, মক্কার লোকেরা যদি মূর্তিগুলোকে মাধ্যম হিসাবে ব্যবহার করার কারণে মুশরিক হইয়া থাকে, কোরআনে পরিষ্কার বলছে তারা মক্কার এই কাফেররা মূর্তিগুলোকে মাধ্যম মনে করত। এটা সূরায়ে জুমার, এই সূরায়ে জুমারের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মাধ্যম রূপে ব্যবহার করত, যদি মক্কার লোকেরা মূর্তিগুলোকে মাধ্যম মনে করার কারণে মুশরিক হয়ে থাকে, তাহলে আজকে যারা বলে আল্লাহকে পাইতে হলে পীরের মাধ্যম ছাড়া পাওয়া যাবে না, পীর সাহেবদেরকে মাধ্যম মনে করে, তাদের মধ্যে আর মক্কার মূর্তি পূজকদের মধ্যে কোনো পার্থক্য আছে? তারা আরো বলতো, কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে, আল্লাহ তারা বলছেন সূরা ইউনুসের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মক্কার কুফফাররা মূর্তি পূজকেরা, এই ইন্ডিয়ার হিন্দুরা, পুরা দুনিয়ার মূর্তি পূজকরা যারা মূর্তি পূজা করে, কেন পূজা করে জিজ্ঞাসা করো ওদেরকে, ওরা বলবে এই দেব দেবী আর মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে নিয়ে যাবে। ও ভাইজান, এই জন্য সুপারিশকারী হিসেবে যদি মূর্তি পূজা করলে, মূর্তির আনুগত্য করলে, মূর্তির অজিফা মানলে, যদি মূর্তি পূজকরা মুশরিক হয়ে যায়, তাহলে যারা বিশ্বাস করে পীর ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে তারা মুশরিক হবে কিনা? সব পীরদের আকীদা, কোন পীরদের আকীদা বেশ কম নেই। পীর দুই রকম আছে দাবি করে এরা, এদের ভাষায় পীর দুই রকম, একদল ভণ্ড পীর, একদল হককারী পীর। আমি বলি ভাইজান, পায়খানা আবার গন্ধওয়ালা আর গন্ধ ছাড়া যেটাই হোক, দুইটাই না পাক কিনা? পীর ইসলামের নেই। এই পীর সাহেবরা বলে সবচেয়ে হককারী পীর যাকে দাবি করে, এই দেশের মানুষেরা যার বেশিরভাগ মুরিদ, মাদ্রাসায় আছে হাজার হাজার আলেম আছে, ওই চরমনায় পীর সাহেবের বই ভেদে মারিফাত খুলে দেখো, পৃষ্ঠা নাম্বার 34 পরিষ্কার লেখা আছে, বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চায় না, পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাফ চায়, তারপরে আল্লাহ মাফ করে, নইলে মাফ করে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, যদি বইয়ের রেফারেন্স ঠিক না থাকে আমাকে ধরো, আর যদি ঠিক থাকে তওবা করো। আল্লাহ তাআলা বলছেন, তাই স্পষ্ট বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, হে নবী, আপনি আমার উম্মতদেরকে, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার বান্দা যারা অত্যাচার করেছে, গুনাহ করেছে, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, অসংখ্য পাপ করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ-জুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা জুমার এই সূরার 53 নম্বর আল্লাহ বললেন যে নৈরাশ হয়ো না, আল্লাহ তাআলা তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন। আর পীর বলল আল্লাহ মাফ করতে চায় না, পীর অনুনয় বিনয় করে বললে তারপরে মাফ করে, স্যার মাফ করবে না, পীরেরটা মানবো না আল্লাহটা মানবো। এই একই দরবারে হক্কানি পীর। আর একটা বই মাওয়াইজ সাকিয়া, এই বইগুলো সব চরমনাই দরবারের যে প্রথম পীর সাহেব ছিলেন ইসহাক সাহেব, ওনার লেখা বই। এই বইয়ের 55 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, প্রথমে উর্দুতে তারপরে বাংলায় লিখেছেন, কারো যদি দো পীর থাকে, দো পীর দো ডানা পাকার কে তুমি বেস্ট মে লে জায়গা কুই হরজ নেহি, তোমার যদি দুইজন পীর থাকে আর ওই দুইজন পীর কামেল হয়, দুই পীরে তোমার দুই ডানা ধরে বেস্ট নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ও আমার ভাইয়েরা, সেজন্য আমি পরিষ্কার করলাম, মক্কার কুফফাররাও মূর্তি পূজা করত, ওই মূর্তিদেরকে সুপারিশকারী হিসাবে, ওই মূর্তিদেরকে মাধ্যম হিসাবে, আর পীরের মুরিদরাও পীরসাহেবদেরকে মাধ্যম মনে করে। তাহলে দুইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য শুধু একটাই আছে, ওই মক্কার মূর্তিগুলো ছিল পাথরের মূর্তি, কোনো কথা বলতে পারত না, খাইতে পারত না, আর আমাদের পীর সাহেবগুলো হচ্ছে পেট আছে, খাইতে পারে, হাদিয়া তোবা দেওয়া লাগে, মুসাফা করতে টাকা, খাওয়ার মেনু, এরপরে টাকা পয়সার পাহাড় গড়ে বিভিন্ন মার্কেট পর্যন্ত করেছে, ঠিক কিনা? কোটি কোটি টাকার সম্পদ তারা গড়ে তুলেছে, কাদের টাকায়? বিনা পুঁজির ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্র পরিষ্কার করে দিয়েছেন, এই ভায়া মাধ্যম চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, এজন্য মুসলিম হতে হলে প্রথমে বলতে হবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দুই রকম লোকেরা খ্যাপে, একদল হচ্ছে শাসক আর একদল যাজক। শাসকরা বলে না না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ওরা বলবে না না, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ঠিক কিনা? বিশ্বাস না করলে বাংলাদেশ সংবিধান 7-1 পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। শাসকরা বললো এরকম, অপরদিকে পীর সাহেবরাও একই নিয়মে চলেছে। এই জন্য বলেছি আল্লাহর দিনকে পরিবর্তন করেছে দুই রকম লোকেরা। কয় রকম লোকেরা? একদল হলো শাসক আর একদল হলো যাজক। শাসকরা বলল সমতার সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আর পীর সাহেবরা বলল সমস্ত ক্ষমতার মালিক পীর সাহেব, ঠিক কিনা? আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল গেছেন খালি হয়ে, এই জন্য রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে। সব পীরদের একই আকিদা, ওই চরমনাই হকানি পীর যে দাবি করে ওদের বইতেও খুলে দেখেন ভেদে মারেফাতের ১৫ নম্বর পৃষ্ঠায় একেবারে পরিষ্কার লেখা আছে, একজনের একটা ছেলে মারা গেছে, ছেলে মারা গেলে পরে সে কান্দতে আছে, পীর সাহেব কাজ দিয়ে যাচ্ছিল, পীর বলল বা কান্দ কি জন্য, হুজুর আপনাকে বলে লাভ কি, আমার একটা ছেলে ছিল ওটাকে আল্লাহ নিয়ে গেল, এরপর একটা ১২ বছরের নাতি ছিল, ওই নাতি একটা গাভী পালন করে আমাকে দুধ খাওয়াইয়া বাঁচাইয়া রাখতো, ওই নাতিটাকেও আল্লাহ নিয়ে গেছে, এখন তার লাশ এই কান্দতেছি। তখন বুজুর্গ বললেন এই ঘটনা কি সত্য? হ্যাঁ সত্য, তো কোনো সন্দেহ নাই। তখন বুজুর্গ বলে হে যুবক আমার হুকুমে দাঁড়িয়ে যাও। ছেলে দাঁড়াইয়া গেল, এই খবর রাষ্ট্রের প্রধান ওই দেশের রাজার কাছে পৌঁছে গেল। বাদশাহ তাকে দেখে জিজ্ঞেস করলো আপনি বৃদ্ধের সন্তানকে কেমনে জীবিত করলেন? বুজুর্গ সাহেব বললেন আমি বলেছি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। এবারে বাদশাহ বললেন আফসোস আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। তখন পীর সাহেব বললেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো, তার আন্দাজ নাই। এই লোকটার একটা মাত্র ছিল তাও নিয়ে গেল, ছিল একটা নাতি তাও নিয়ে গেল, এই জন্য মাবুদের দরবার থেকে জোর পূর্বক রুহু ছিনিয়ে নিয়ে আসছি। তাহলে আমি এই জন্যই বলেছি, একদিকে শাসকরা বলল ক্ষমতার মালিক জনগণ, আর একদিকে পীর সাহেবরা বলল ক্ষমতার মালিক পীর সাহেব, আল্লাহর কোন ক্ষমতা নাই, মিল আছে কিনা। লা ইলাহার মানে হলো না কারো কোন ক্ষমতা নাই, লা ইলাহা কোরআন পরিষ্কার করে বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুল হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলকে, আল্লাহ তুমি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, অত ইজ্জু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছে করে ইজ্জত দান করো, অত জিল্লু মান তাশাউ, আর তুমি যাকে জিল্লাত দান করো অপমান করো, সেই অপমান হয়ে যায় বিয়াদিকাল খাইরু, সব মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সমস্ত ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? ও আমার ভাইয়েরা, আর পীর সাহেবদের মুরিদের কাছে ক্ষমতার মালিক কে? কুতুবেরা, গাউস আছে, কুতুব আছে, আব্দাল আছে, এরা মালিক হয়ে গেছে। এমনি ভাবে ২ নম্বর পয়েন্টে আসুন, আমার দেশের শাসকরা বলছে বিধান মানুষ তৈরি করে, আইন তৈরি করে জনগণ, আইন তৈরি করবে কি, আল্লাহর বিধান তারা বাতিল করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জন্য আমি একটা শরিয়াত দিয়েছি, শরিয়াত দিয়েছেন কে? আল্লাহ তারা বলছেন আমি তোমাদের জন্য একটা শরিয়াত দিয়েছি, আর পীর সাহেবরা বলল শরিয়াত না মানলেও চলবে, দলিল আছে, আন্দাজ বলতেছি না, এই আশিক মাসুক বই করো, আশিক মাসুক বই পীর সাহেবের চরমনাই পীর সাহেবের হাতে আছে, আমার এটা এটা হাতে আছে, এই বইতে পরিষ্কার লেখা আছে পীর যদি তোমাকে হুকুম করে শরাব দ্বারা, নাপাক শরাব দ্বারা, লেখছে এখানে বইয়ের নাম আশেক মাসুক, এই বইয়ের ৩৫ পৃষ্ঠায় লেখা আছে পীরের কথা মতো নাপাক শরাব দ্বারা যায় নামাজ রঙিন করিয়া নামাজ পড়িতে হইবে, কি করতে হবে, পীর যদি হুকুম করে নাপাক শরাব মদ, এই মদের দ্বারা যায় নামাজটাকে রঙিন করে ভিজাইয়া এর উপরে দাঁড়ায় নামাজ পড়ো, তাও পড়তে হবে, অমান্য করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন তোমাদের আমি শরিয়াত দিয়েছি, ওই শরিয়াত মানতে হবে, কোরআনের সূরা মায়েদা ৪৮ নম্বর আল্লাহ বলছেন লিকুল্লিন জালনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের জন্য শরিয়াত এবং মিনহাজ দিয়েছি, কোরআনুল কারীমের সূরা সুরার ১৩ নম্বর আল্লাহ বলছেন শারালাকুম মিনাদ্দিন, আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বীনের একটা শরিয়া দান করেছেন, আইন বিধান দিয়েছেন, এইটা তোমাদের মানতে হবে, আল্লাহ বললেন শরিয়া মোতাবেক চলতে হবে, পীর বলল শরিয়া মোতাবেক চলা দরকার নাই। আমার ভাইয়েরা, বুখারীর হাদিস পড়ুন, একজন যুদ্ধের কমান্ডার যুদ্ধের ময়দানে তার লোকদেরকে, অধীনস্থ কর্মীদেরকে, মামুরদেরকে বলল তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও, তাদের মধ্যে কিছু লোক আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। একজন দাঁড়িয়ে বলল, খবরদার একজনও ঝাঁপ দিবা না, আমরা আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছি, আবার সে আগুনে যাব? আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস না করে আমরা আগুনে ঝাঁপ দিতে পারি না। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের উপরে অমুককে আমির বানিয়ে দিয়েছেন, পীর বানিয়ে দিয়েছেন, আমির, ওই আমির সাহেব আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে হুকুম দিয়েছিল, আমরা দেই নাই। আল্লাহর নবী কি বলেছিলেন? আমির কথা মানতে হবে নাকি? আল্লাহর নবী বললেন, ওই সময় যদি তোমরা তোমাদের আমিরের হুকুম পালন করতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে, তাহলে তোমরা ওই আগুনে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে, ওই আগুন থেকে বের হওয়ার কোনো সুযোগ হতো না। আমার ভাইরা, আল্লাহর নবীও পরিষ্কার করে দিলেন, শরিয়াতের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোনো পীর কোনো আমির সব যদি হুকুম দেয়, মানা যাবে না। আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন, আর এই পীর সাহেবরা বলল, যদি শরিয়াতের বিরুদ্ধে হুকুম দেয় তা পালন করতে হবে, নাপাক শরাব দ্বারা যদি রঙিন করে যায় নামাজ দিছে, বামায়ে সাজ্জাদা রঙিন কোন গারাত পীরে মুগা গুয়াদ কে সালিক বে খবর নাবুদ জরাহ রসমে মঞ্জিলহা। ফারসি কবিতা দিয়ে লিখেছে মসনবী শরীফ, এদের একটা মসনবী শরীফ আছে। আমার ভাইরা, এই ভৈরবে আপনাদের কাছেই ভৈরব আমার বিরুদ্ধে একটা মহাসম্মেলন করেছে, সব মাদ্রাসার হুজুরেরা, মসজিদের ইমামেরা, আর ওইখানে একজন বড় বক্তা এনেছে, অলিপুরি নুরুল ইসলাম অলিপুরি আছে, একজন বাংলাদেশের বক্তা, এই বক্তাকে এনে আমার বিরুদ্ধে চরম গালি গালাজ করাইল আর বলল যে মসনবী শরীফে আছে। ও আমার ভাইরা, আমি জিজ্ঞেস করতে চাই, মসনবী শরীফ কোন হাদিসের কিতাব না তাফসীরের কিতাব? মসনবী শরীফ হলো একটা কবিতার কিতাব, কবিতা, রুমির কবিতার বই, একটা কবিতার বই, ফার্সি কবিতা। বোঝা গেল গোলাম মোহাম্মদ কাদিয়ানির উপরে সে দাবি করেছিল ইংরেজিতে ওহী নাযিল হয়, আর এই পীর শব্দের উপরে ফার্সি ভাষায় ওহী নাযিল হয়েছে, ঠিক কিনা? এই পীর শব্দটাও ফার্সি, ভাই জান পীর শব্দ কি? আমি এই জন্য বলে থাকি, আরবিতে আলিফ বে তে সে আছে, পে নাই, আরবিতে পে নাই, কোরআন হাদিসে পে নাই, ইসলামেও পে নাই, পীর নাই, ঠিক কিনা? পীর লেখে কি দিয়া? পে দিয়া। কি দিয়া? পীর লেখতে পে লাগে, আরবি অক্ষর পে নাই, বোঝা গেল কোরআন হাদিসের ভাষা আরবিতে কোনো পীর নাই। ওই পীর যেমন তৈরি করেছে, পীর শব্দের ধর্মটাও তৈরি করা ফার্সি শব্দ থেকে এসেছে, ওই ফার্সি সেই মসনবী শরীফ ওদের ভাষায় এই মসনবী নামক কবিতার বইতে লেখেছে। কি সুন্দর লেখছে, বামায়ে সাজ্জাদা রঙিন কুন গারাত পীরে মুগা গুয়াদ, তোমাকে যদি পীরে মগা, এই মগা পীর তোমাকে বলে, মুগা লেখা আছে, পীরে মুগা গুয়াদ, এই মগা পীর যদি তোমাকে বলে যে তুমি রঙিন করো শরাব দিয়ে, যায় নামাজটা রঙিন করে তারপর নামাজ পড়ো, তাহলে তাই করো, কারণ পীর কম বুঝে না, সব ভালো করে জানে, কে সালেক বে খবর না বুদ জরা হো রসমে মঞ্জিলহা। আশেক মাসুব ভাই ইসকেলাহি বইয়ের নাম 35 নম্বর পৃষ্ঠা, ভাইজান নতুন ছেপেছে বইটা, আমার লেখা বই না, ওই দরবারের বই, হয়তো ওরা বলবে এই বইটা আমাদের দরবারের না, যদি বলে তোমাদের দরবারের না, তাহলে কসম করান যে যদি এই বই তোমাদের দরবারে হয় তওবা করবা কিনা? তখন দেখবেন চুপ করবে, তখন তওবা করবে না, বলবে না দেখে লই, ও ভাইজান এই বই ছাপাই আমার দরবার থেকে না, এই বই ছাপাইছে আলে সাহাক প্রকাশনী ইসলামী টাওয়ার 111/1 বাংলা বাজার, ফোন নাম্বার দেওয়া আছে, সৈয়দ মোহাম্মদ ইসাহাক মরহুম পীর সাহেব চরমরায় বইয়ের লেখক, যদি বইটা ওনার লেখা না হয় আমাকে ধরে পিটাও গালি গালাজ করা আপত্তি নাই, আর যদি ওনাদের বই হয়ে থাকে এরপর এরকম শরিয়াত বিরোধী হুকুম দিলেও মানতে হবে। এরপরে আরো মজার কাহিনী লিখেছে, আমি সব বলতে গেলে তো অনেক সময় চলে যাবে, আমি বলতেছিলাম আল্লাহ তারা শরিয়াত দিলেন, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন সারা আলাকুম মিনাদ্দিনে মা ওয়াসাবিহি নূহ ওয়া الذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم اليه الله تعالى বলছেন আমি একটা শরিয়া দিয়েছিলাম যেই শরিয়া রসিয়াত করেছেন নূহ এবং তার পরবর্তী ইব্রাহিম মূসা ঈসা সব নবীরা তোমরা সেই দিন কায়েম করো বিভক্ত হইও না এবং তোমাদের এই দিকে যখন তোমরা আল্লাহর দিকে আল্লাহর শরিয়ার দিকে ডাকবা ওদের জন্য কঠিন হয়ে যায় মুশরিকদের জন্য কঠিন হয়ে যায় বিরুদ্ধে লেগে যাবে বলতেছিলাম আল্লাহর বিধান শরিয়াতকে একদিকে পরিবর্তন করেছে পীরেরা আর একদিকে পরিবর্তন করেছে কারা শাসকেরা শাসকরা বলল আল্লাহর চোরের হাত কাটা বিধান চলবে না মদ হারাম করার আইন চলবে না লাইসেন্স থাকলে হালাল আল্লাহ জেনার বিচার একরকম করেছেন ওরা ওইটা বাতিল করে আর এক রকম করলো সম্পত্তির আইন আল্লাহ একরকম দিলেন ওরা এরা চলবে না আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম এরা বলল লাইসেন্স থাকলে হালাল এইরকম পরিবর্তন করলো এরপরে আরো সামনে চলো আল্লাহ তারা বলছেন মুসলিমদের মধ্যে কোনো দল তৈরি করা যাবে না আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু সূরা সূরা 13 নম্বরে আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন সবাই ঐক্যবদ্ধভাবে তোমাদের একজন খলিফা থাকবে খলিফাতুল মুসলিমিন তার কাছে বায়াত দিতে হবে কোন দল থাকবে না কোন ফেরকা থাকবে না আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন যারা ইসলামে দল তৈরি করে ফেরকা তৈরি করে মুসলিমদেরকে বিচ্ছিন্ন করে দেয় হে নবী আপনার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই এই লোকেরা দল তৈরি করলো দল তৈরি করে দুই রকম লোকেরা সরকার যেমন আমাদের মানব রচিত বিধান যারা মানে তারাও দল তৈরি করে গণতন্ত্র এই গণতন্ত্রের নিয়ম হলো কয়েকটা দল থাকবে একটা সরকারি দল আর অনেকগুলো বিরোধী দল বিরোধীদের মধ্যে আবার একটা কি থাকবে প্রধান বিরোধী দল আর অনেকগুলো ছোট ছোট চামচা দল থাকবে এই রকম ভাবে গণতন্ত্র দল তৈরি করে বিচ্ছিন্ন করে জনগণকে ঠিক একই কায়দায় পীর সাহেবরা জনগণদেরকে বিভক্ত করেছে এই পীরের বই লেখা আছে বাবারা তরিকা 126টা জানিয়া রাখিবেন দোজকের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা লেখা আছে এই লেখা বইতে এই বইটার নাম হলো তাবিজের কিতাব এই বইতে লেখা আছে আমার প্রিয় বন্ধুগণ দোজকের বাপ হ্যাঁ আযাব বন্ধ করিয়া যদি বেহেশত যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে তার মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট কয় তরিকা বলছে এখানে 126 তরিকা আমার ভাইয়েরা আল্লাহকে আমরা এবারে জিজ্ঞেস করবো আল্লাহ তোমার কোরআনে কয়টা তরিকা আছে কয়টা লাইন আছে আল্লাহ তারা পরিষ্কার করে বলবেন আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা বলে দেওয়া অমিন হা যা এর আর অনেকগুলো রাস্তা আছে বাঁকা বক্র রাস্তা আছে আল্লাহ তারা এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 153 নম্বর আয়াতে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা এটাই হচ্ছে আমার রাস্তা একমাত্র রাস্তা শুধুমাত্র একটাই রাস্তা মুস্তাকিমান মানে একেবারে সোজা সরল রাস্তা ফাত্তাবিউহু তোমরা শুধুমাত্র ওই রাস্তার অনুসরণ করো ওয়া লা তাত্তাবিউস সুবুলা খবরদার খবরদার আর অনেকগুলো পাকা রাস্তা আছে ওই রাস্তা অনুসরণ করো না ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি তাহলে ওরা তোমাদেরকে আল্লাহর রাস্তার থেকে সরিয়ে ফেলবে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন এটাই তোমাদেরকে আল্লাহ তাআলা ওসিয়াত করছেন হুকুম দিচ্ছেন এটা মানো যদি তাহলে মুত্তাকি হইতে পারবা এটা না মানলে মুত্তাকি হইতে পারবা না আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে বলা হয়েছে একটা সোজা দাগ দিলেন সোজা দাগ দিয়ে তারপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন মিশকাত বাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহ 30 নম্বর পৃষ্ঠা এই হাদিসটা বলা আছে আবু দাউদের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একটা সোজা দাগ দিলেন খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খাত্তান মুস্তাকিমা একটা সোজা দাগ দিলেন সুম্মা খাত্তা খুতুতান ইয়ামিনিহি ওয়া খুতুতান শিমালিহি এরপরে ডান দিকে বাম দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ এই যে সোজা দাগটা হলো আল্লাহর রাস্তা সোজা লাখ টাকার রাস্তা। এরপরে বলছেন আর ওই যে অনেকগুলো দাগ, এই যে অনেকগুলো দাগ তোমরা দেখতে পাচ্ছ, এই দাগগুলো শয়তানের দাস্তা কার রাস্তা। এরপরে বলছেন আলা কুল্লে সাবিল মিনহা শাইতানুন, ওই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, আল্লাহর রাস্তায় চলতে চায়, ওই পীর সাহেব বলে তখন কয় এই রাস্তায় চলো, এই তরিকায় ঢোকো, 126 তরিকার দাওয়াত দেয়, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন রাস্তা একটা। এবারে শোনো আল্লাহর রাসূল কি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর হাবিব ফরমান আমার উম্মত সব জান্নাতে চলে যাবে কিন্তু যারা আবা অস্বীকার করেছে। আল্লাহর সাহাবীরা নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করলো? আল্লাহর নবী বললেন মান আতানি দাখালাল জান্না ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি আমার অনুগত্য করলো, আমার হুকুম মতো চললো, আমার তরিকায় চললো, সেই জান্নাতে প্রবেশ করবে, শর্টকাট রাস্তা আমার তরিকা। আর যে ব্যক্তি আমার তরিকা মানলো না সে জাহান্নামে যাবে। আল্লাহর নবী বললেন জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা হচ্ছে আমার তরিকা। আর পীর সাহেব লিখে দিলেন 126 তরিকার মধ্যে শর্টকাট তরিকা হলো চিশতিয়া সাবেরিয়া তরিকা। কোনটা মানবো, আল্লাহর নবীরটা না পীর সাহেবেরটা? আমার ভাইয়েরা, এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈন মিল্লা। আল্লাহর হাবিব ফরমান জেনে রাখো বানি ইসরাঈল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আর আমার উম্মত অচিরেই 73 ফেরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটা মাত্র দল নাজাত পাবে। কয়টা দল? কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটি কারা, কি তাদের পরিচয়? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী বললেন আমি আর আমার সাহাবীরা যেই মতের উপরে আছি এই মতে যারা তলবে তারাই হবে নাজাত প্রাপ্ত, বাকি সব কোথায় যাবে? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন তরিকা একটা, আমার তরিকায় চলতে হবে, আর 72 ফেরকা সব জাহান্নামে যাবে। এবারে প্রশ্ন করতে পারেন, আপনাকেও যারা দেখবে না, আপনার সাহাবীদেরকে দেখবে না, তারা কেমনে চলবে? আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদুল্লু মা তামাসাক্তুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, গোমরা হবে না, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে শক্ত হয়ে ধরবে। কয়টা জিনিসকে? কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, একটা হচ্ছে আমার কিতাব আল্লাহর, আল্লাহর কিতাব কোরআনুল করিম, আর একটা হচ্ছে আমার সহিহ হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসকে মানতে হবে। কোরআনুল করিমে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন সূরায়ে নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা যদি কোন বিষয়ে বিবাদ দেখো, বিতর্ক দেখো, ইখতিলাফ দেখো, মতবিরোধ দেখো, তাহলে তোমরা কি করবা? কোন দলে লোক বেশি, কোন দলে লোক কম? এত লক্ষ লক্ষ আলেম তার দলে আর কি কম বুঝে? এত বড় পিশাব কি কম বুঝে? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে বিতর্ক দেখা দেয়, ইখতিলাফ দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, তাহলে কে বড় আর কে ছোট, কোন দলে লোক বেশি আর কোন দলে কম, তা দেখার বিষয় না। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা ওটাকে আল্লাহর কাছে এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে ফিরাবার মানে হলো কোরআনের সঙ্গে মিলাও, নবীর কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে নবীর হাদিসের সঙ্গে মিলাও। কোরআন এবং হাদিসের সঙ্গে যারটা মিলবে ওইটা মানো, আর যেটা মিলবে না সেটা মানা যাবে না, যত পীর বড় পীর বলুক। আল্লাহ তাআলা বললেন কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে, আর এরা বলল বাবায়ে সাজ্জাদা রঙ্গিন কোন গরা পীরে মগা গুয়াত, পীরে মগা বললে তুমি তার কথায় সব বাদ দিয়ে দাও। আল্লাহ বললেন পীরে মগার কথা শোনা যাবে না, মগা পীর হোক আর মগাই হোক কোন পীরের কথা শোনা যাবে না, আমরা মিলাবো কোরআন এবং হাদিসের সঙ্গে। হুকুম দিয়েছেন কে? আল্লাহ ডাইরেক্ট হুকুম দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াত। এজন্য কোন পীরের তরিকা চলবে না, 126 তরিকাও চলবে না। তরিকা কয়টা মুসলমানদের? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুসলিমদেরকে বলেছেন তোমাদের একজন খলিফা থাকবে। খলিফা থাকবে কয়জন? খলিফা থাকবে একজন। আজকে যে মুসলিমদের একজন খলিফা থাকতো, বায়াত তো আসলে বায়াত নাই না, পীরের বায়াত, তরিকার বায়াত, পীর সাহেবেরা বায়াত নাই। বায়াত কে মাইনে সব্বরি কামুসে আর সব্বরি বাতুসে, ওপার তরিকায় চিশতিয়া কাদরে নকশাবন্দিয়া কে, এরাও কিন্তু বলে কোরআন হাদিসের কথা মানতে হবে, বলে কি না? এরাও বলে। এরপরে দেখবেন বায়াত নাই, চিশতিয়া কাদরিয়া নকশাবন্দিয়া সাবেরিয়া। আপনি জিজ্ঞেস করেন যে হুজুর এতক্ষণ পর্যন্ত বয়ান করলেন কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে, এখন যে বায়াত নিচ্ছেন চিশতিয়া কাদরিয়া নকশাবন্দিয়া, এইটা কোরআনের কত নম্বর আয়াতে আছে আর হাদিসের কোন হাদিসে আছে বলতে পারবে? বলা তো দূরের কথা, এই চিশতি কাদেরি নকশাবন্দি যাদের নামে তরিকা তৈরি হয়েছে এই লোকগুলোর জন্ম পর্যন্ত ওই সময় হয় নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বায়াত কোরআনে আছে, ভালো করে শুনুন। আল্লাহর নবী যখন হুদাইবিয়ায় আসলেন উমরা করার জন্য, মক্কায় আসলেন, কিন্তু মক্কার কুফফাররা, মক্কা বিজয়ের আগে এটা, মক্কার কুফফাররা বাধা প্রদান করলো। আল্লাহর নবী হুদাইবিয়া পর্যন্ত আসার পরে বাধা প্রাপ্ত হলেন, মক্কার লোকদেরকে বোঝাবার জন্য ওসমানকে মক্কায় পাঠাইলেন, মক্কায় চলে যাও, মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, আমরা ইহরামের কাপড় পরিহিত অবস্থায় আছি, তুমি মক্কার লোকদেরকে বুঝাও। ওসমান মক্কার বড় জনপ্রিয় লোক ছিল, জেনে রাখুন মক্কার মেয়ে লোকেরা বাচ্চাকে ঘুম পড়াবার জন্য কবিতা বর্ত লৌড়ি দিত ওসমানকে দিয়ে, ও হেব্বুকা ওয়ার রহমান হুব্বা কোরাইশিন ওসমান, ও হেব্বুকা ওয়ার রহমান হুব্বা কোরাইশিন ওসমান, আমার প্রিয় বাচ্চা আমি তোমাকে ওই রকম ভালোবাসি যেরকম কোরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত জনপ্রিয় ওসমান আল্লাহর নবীর নির্দেশ পেয়ে মক্কায় পৌঁছে গেলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জানেন যে আমার সঙ্গে 1400 সাহাবি আছে, আমার সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আমার জন্য সকলে জান দিতে প্রস্তুত আছে। ওসমান মক্কায় ঢুকে গেলেন, লোকদেরকে বুঝাইলেন, তারা মানতে রাজি হলো না, তারা চিন্তা করল একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগে মুসলমানদের হামলা করে শেষ করে দেই, এজন্য তারা ছুরি ধার দিতে লাগলো। আর মুসলমানদের শক্তি পরীক্ষা করার জন্য মক্কার থেকে একটা খবর ছড়াইয়া দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল, ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী তখন তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে চিৎকার মেরে ডাক দিয়ে সাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে। আমি হাত রাখলাম, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, শপথ করো, আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা প্রাণীও মদিনায় ফিরে যাব না, এই জন্য কে কে রাজি আছো? আল্লাহর নবী হাত রেখে দিলেন, 1400 সাহাবায়ে কিরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপর হাত রাখলেন, শেষ পর্যন্ত আল্লাহর নবী নিজের বাম হাতটাকে নিজের ডান হাতের উপরে রেখে বললেন এইটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল, আল্লাহ তাআলা এত পছন্দ করলেন এই বায়াতটাকে, কোরআন বলছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযু ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহ এই সূরার 18 নম্বর আয়াতে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, আল্লাহ তাআলা কেবল খুশি হয়ে গেছেন। এ যে ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করেছিল গাছের নিচে বসে, পাগড়ি দিয়ে না, পিঠে হাত দিয়ে না, তরিকার বায়াত না, চিশতিয়ার বায়াত না, কাদেরিয়ার বায়াত না, নকশাবন্দের বায়াত না, এ যে ইউবাইউনাকা তাহতাশ শাজারা, ফালিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বায়াত হয়ে গেল, এখন কাফেররা ভয় পেয়ে যাবে। আজকে যদি কুফফাররা একটু পরীক্ষা করেছিল, দেখি মুসলমানদের কি প্রতিক্রিয়া হয়। ওই যে পিশাবদের তো কাজ হইলো মুসলমানদের জজবা নষ্ট করে দেওয়া, বায়াত তো আছে, আমি দেখাচ্ছি এই বায়াতটা আল্লাহ এত পছন্দ করলেন। আল্লাহ তাআলা বললেন, এই বায়াত হয়ে যাওয়ার পরে মুমিনদের উপরে আল্লাহ তাআলা প্রশান্তি নাযিল করেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং এরপরে আল্লাহ তাআলা বিনিময় দান করলেন, বিজয় দান করলেন, মক্কা বিজয়ের সূচনা হলো এখান থেকে। ও ভাইয়েরা, আজকেও যদি এরকম একটা বায়াত হইতো, দুনিয়ার ইহুদি খ্রিস্ট আমরা ভয় পেয়ে যেত। আল্লাহ তাআলা এই বায়াতটাকে এত পছন্দ করেছেন। কোরআনের আরেকটা আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহ এই সূরার 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছে, তারা আপনার হাতে বায়াত করছে না, বরং সরাসরি আল্লাহর হাতে বায়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। কার হাত ছিল? আল্লাহ তাআলার হাত ছিল। বায়াত তো আছে, এই বায়াত কোন পীর মুরিদের বায়াত ছিল? এই আয়াতগুলো তারা পড়ে মানুষকে বোকা বানায়। কোরআনে আছে বায়াত, হ্যাঁ কোরআনে বায়াত তো আছে, এটা কি আমরা অস্বীকার করি? কিন্তু সেই বায়াতটা কি চিশতিয়া, সাবেরিয়া, নকশাবন্দিয়া বা কোন পীরের তরিকার বায়াত ছিল? বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুল মাগাজি দেখুন, পরিষ্কার বলা আছে, সাহাবায়ে কেরাম কবিতা পড়তেন, নাহানুল্লাযীনা বায়্যাউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সেই জাতি যারা আল্লাহর নবী মুহাম্মদ রাসুলের হাতে হাত দিয়ে বায়াত করেছি। কিসের বায়াত করেছি? আলাল জিহাদে, আমরা জিহাদ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রুহ থাকবে। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতক্ষণে কোরআনকে সংবিধান পাব না। আমরা মৃত্যু হয়ে যাব, আমাদের দেহের সঙ্গে রুহ যতক্ষণ থাকবে যুদ্ধ চালিয়ে যাব। এই জন্য বায়াত নিলেন। আজকে যদি সেই রকম একটা বায়াত হইত, মুসলমান সারা দুনিয়ার কুফাররা মুসলমানদেরকে নির্যাত করছে, ফিলিস্তিনের মুসলমানদের প্রথম কাপড় কেবলা ইহুদিরা দখল করে আছে, মুসলমানদের বাড়িঘরগুলো পর্যন্ত ইহুদিরা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। অমুসলমান দৈনিক পত্রিকায় দেখতে পাচ্ছ, তোমার ভাইদেরকে, তোমার সন্তানদেরকে, মুসলিম শিশুদেরকে, ওরা যখন ওরা পাথর মারে, তার জবাবে ওরা ট্যাংকের গোলা দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে ফেলছে। ইরাকের উপরে আমেরিকা হামলা করার পূর্বে অবরোধ দিয়ে 10 লক্ষ মুসলিম সেনা শিশুদেরকে হত্যা করলো, এরপরে বোমা হামলা করে লক্ষ লক্ষ মুসলিমদেরকে পঙ্গু করে ফেললো, হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করলো। ইরাকে আফগানিস্তানে একই অবস্থা, আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করা, হত্যা করা হচ্ছে, আফগানিস্তানের মুসলমানদেরকে পঙ্গু করে দেওয়া হলো। ও আমার ভাইয়েরা, ওদের পত্রিকায় দেখেছ, মুসলমানদেরকে আবু গরিব কারাগারে ধরে নিয়ে চরম নির্যাতন করে, উলঙ্গ করে, তাদেরকে ইটের উপর ইট রেখে যেরকম দেওয়াল তৈরি করে, ওই মুসলমান যুবকদেরকে একজনের উপর আরেকজনকে চড়াইয়া তারা পিরামিড তৈরি করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে। মুসলমানদেরকে নির্যাতন করতে করতে যখন মুসলমানরা ক্লান্ত হয়ে পানির তৃষ্ণায় ছটফট করছে, পানি পানি বলে চিৎকার করছে, ওই ইহুদি খ্রিস্টানদের সৈনিকেরা মুসলমান যুবকদের মুখে পেশাব করে দিয়েছে। ও মুসলমানরা আরো দেখেছ পত্রিকা এসেছে, ফাতেমার চিঠি তোমরা পড়েছ, ইন্টারনেটে এখনো আছে, ওই আবু গরিব কারাগারে যখন মুসলিম যুবতীদেরকে ধরে নিয়ে আমেরিকান সৈনিকেরা এক এক রাতে 15 জন 20 জন আমেরিকান সৈনিকেরা এক একটা মেয়েকে ধর্ষণ করেছে, মেয়েরা সহ্য করতে না পেরে দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে। ওই জেলখানার থেকে একজন মহিলা নিজের রক্তটাকে কালি বানিয়ে ওরনাটাকে চিঠি বানিয়ে কাগজ বানিয়ে চিঠি লেখলো পৃথিবীর যুবকদের কাছে, ও যুবকেরা তোমরা কোথায় আছো, আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, হয়তো আমাদেরকে উদ্ধার করো নতু আমাদেরকে আমাদেরকে বোমায় উড়িয়ে দাও, আমাদের সহ জেলখানাকে গুড়িয়ে দাও, আমাদের সহ্য হতে পারছি না। কাশ্মীরি মুসলমানদের মা বোনদের পেট চিরে বাচ্চা বের করে হিন্দুরা উপরে ছুঁড়ে মেরে তারপরে নিচে ছুরি ধরে তর আর বাচ্চারা দুই ভাগ হয়ে যায়, ওরা আনন্দ করতে থাকে, ওরা বাবরি মসজিদ ধ্বংস করে উল্লাস করেছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান যেমন ভেজ পাকিস্তান গোহামারি মাতা হায় তুমুসকো খাতা হায় তুমকো চাহিয়ে পাকিস্তান ইয়া ভেজেঙ্গে কবরস্থান। আমি দেওবন্দের ছাত্র, ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, বাবরি মসজিদ ভাঙ্গার আগের মুহূর্তে আমি ভারতে ছিলাম। আমার ভাইয়েরা এই হিন্দুগুলো উল্লাস করেছে মুসলমানদের সেই মসজিদ ভেঙ্গে, কিয়ামতের দিবসে ও যুবকেরা এই মসজিদ গিয়ে তোমাদের বিরুদ্ধে নালিশ করবে, এই মেয়েলোকেরা তোমাদের বিরুদ্ধে ফরিয়াদ করবে। কোরআন বলছে আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও যুবকেরা তোমাদের কি হয়েছে, ও মুসলিমেরা তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি অথচ অসহায় পুরুষেরা বৃদ্ধরা আর নারীরা এবং শিশুরা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, ও আমাদের রব আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে জালিমদের হাত থেকে রক্ষা করো, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া আমাদেরকে দাও তুমি ন্যায়নিষ্ঠবান নেতা, ওয়াজআলনা মিন লাদুনকা নাসি আর দাও তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্যকারী। ও যুবকেরা এই আহ্বান আসছে কাশ্মীর থেকে, এই আহ্বান আরাকান থেকে, এই আহ্বান ফিলিস্তিন থেকে, এই আহ্বান আফগানিস্তান থেকে, এই আহ্বান ইরাক থেকে, চতুর্দিকে আহ্বান চলে আসছে, তোমাদেরকে তৈরি করতে হবে। আমাদের ভাইয়েরা তোমরা জানো ভারতে যখন রাজা দাহিরের জেলখানায় দুইটা আমাদের মুসলিম বোনকে নির্যাতন করা হচ্ছিল, ধর্ষণ করা হচ্ছিল, তারা ওই রকম চিঠি লিখেছিল তৎকালীন খলিফা হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারে। হাজ্জাজ ইবনে ইউসুফ এই চিঠি পাওয়ার পরে তার 16 বছরের ভাতিজা যুবক মোহাম্মদ ইবনে কাসেমকে পাঠিয়েছিলেন, যাও মোহাম্মদ ইবনে কাসেম রাজা দাহিরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়েন নাই, গোটা ভারতবর্ষ ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়লো, জোরে বলুন সুবহানাল্লাহ। দস্তত দস্তে হে দরিয়া ভী না ছোড়ে হামনে, বাহারে জুলমত মে ঘোড়ে দৌড়ে দিয়ে হামনে, আমরা সব জায়গায় ঘোড়া চালিয়েছি। আজকের সেই মুসলমান ভুলে গেছে তাদের আসল পরিচয়, মুসলমান আজকে কাফেরদের কারণে থরথর করে কাঁপছে। ও মুসলমানেরা এজন্য বলেছি আল্লাহর নবী বায়াত নিলেন, ওই বায়াতের ধাক্কা মক্কায় পৌঁছে গেল, ওরা ভয় পেয়ে এবারে সন্ধি করার জন্য তৈরি হলো। বোঝা গেল মুসলমান যদি আজকেও বায়াত নেয় কুফফাররা ভয় পাবে কিনা, এই জন্যই বায়াতটা ওরা চিন্তাই করে ফেলেছে। বায়াত নেবে একজন মুসলিমদের লিডার থাকবে, এজন্য মুসলিম সব হাদিস আছে ইজাবু ওয়াল খলিফাতাইনে, যখন একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফার বায়াত নেওয়া শুরু হয় ফাকতুল আখিরা মিনহুমা, তোমরা এই দুজনের মধ্যে সর্বশেষ যে তাকে কতল করে ফেলো, আল্লাহর নবী হুকুম দিয়েছেন। হাদিসটা আছে সহিহ মুসলিম কিতাবুল ইমারা, এই কিতাবে আছে, এরকম ভাবে মিশকাতের বাবুল ইমারাতুল কাজার মধ্যে হাদিসটা আছে, আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন খলিফা থাকা অবস্থায় যদি আরেকজন খলিফার বায়াত নেওয়া শুরু হয় তোমরা দ্বিতীয়টাকে কতল করে ফেলো। আরেকটা হাদিস দেন, কি সুন্দর হাদিস, আল্লাহর হাবিব ফরমান আন আরফা জাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আল্লাহ হাবিব বলেন তোমাদের মধ্যে নতুন নতুন বিশৃঙ্খলা কলহ সৃষ্টি করবে। জেনে রাখো ফামান আরাদা আন ইউফাররিকা আমরা হাযিহিল উম্মাহ ওয়া হিয়া জামিউন, এই উম্মতের মধ্যে যারা বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন তরিকা নিয়ে আসবে, দল তৈরি করবে, ফাযরিবুহু বিসসাইফে, ওর গর্দানটা তলোয়ার দিয়ে উড়িয়ে দাও, কাইনাম মান কানা যে হোক না কেন। বোঝা গেল বায়াত নেবে কয়জনে, মুসলিমদের নেতা হবে কয়জন, কোন দল তৈরি করা যাবে। এইটা বর্তমানে খ্রিস্টানরা চিন্তাই করে নিয়ে গেছে, ইহুদিরা নিয়ে গেছে। খ্রিস্টানদের রোমের ভিতরে পোপ কয়জন? একজন পোপ। সারা দুনিয়ার খ্রিস্টান তার কমান্ড মেনে চলে, ওইটা মারা গেলে আবার খ্রিস্টানদের সব আলেমরা একাত্র হয়ে পরবর্তী পোপ নির্ধারণ করে। ও ভাইরা, এটাই ছিল মুসলমানদের কাজ। আল্লাহর নবী বলেছেন আল ইমামু জুন্নাতুন, ইমাম হলো ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, ঢালের আড়ালে যেরকম ভাবে মানুষ যুদ্ধ করে, মুসলমানদের একজন লিডার থাকবে, একজন ইমাম থাকবে, যার কাছে বায়াত দিয়ে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে। সেইটাকে চিন্তাই করে পীরদের পীরেরা নিয়ে গেছে। আবু বকরের সময় বায়াত ছিল একজন, আর কোন খুচরা বায়াত নেওয়া ছিল? আবু বকরের পরে ওমর খলিফা, সারা মুসলিম জাহানের খলিফা একজন, একজনকে সবাই বায়াত দিবে। ওমরের পরে ওসমান আসলো, ওসমানকে সবাই বায়াত দিল, আর কোন খলিফা ছিল? সাহাবীদের মধ্যে আর কোন খলিফা ছিল না, আর কোন পীর ছিল না। এই বায়াত করে এগুলো চিন্তাই করলো। এরপরে পীর সাহেবরা কয়, নফসের জিহাদ বড় জিহাদ, কারণ শয়তান এইটাতে খুশি হয়। ওই যে এক সাপ গেছিল পীরের কাছে মরি দেওয়ার জন্য, তার পীর সাহেব বলল, তুমি তো সাপ, তুমি যুবক, মানুষকে সবল মারো, এদিক খ্রিস্টানদেরকে মারো, এটা মারবা না। বলে তাহলে কি করবো, কাউকে দংশন করতে পারবা না। আর কিছু সবক দিল, লতিফার সবক, হাফসে দম, নাক দিয়ে ফুসফুস করে না, জিকির আছে, সুফিদের জিকির আছে, নাক দিয়ে কি করে ফুসফুস করে জিকির, হাফসে দম বলে, কত আজগুবি কাহিনী আছে। ও আমার ভাইয়েরা, এইরকম সাপের সবক দিয়ে গর্বকটা, এবার হাদিস না কিন্তু কৌতুক বলতেছি ওদেরকে বোঝাবার জন্য, সাপ পীরের সবক নিয়ে ধান কাটে বসে এখন জিকির আজকার করে, আর কেউ দংশন করবে না, লোকালায় যায় না, এর মধ্যে ধান পেকে গেছে। কৃষক সারাদিন ধান কাটলো, কাটতে কাটতে রাত্র হয়ে গেছে, রশি বাঁধার তালাশ করলো, রশি তালাশ করে পাইলো একটা রশি, সাপ তারে পাইলো রশি। সাপে চিন্তা করলো যে বেটা পীরের মুরিদ হয়ে আসছি, ওয়াদা করেছি কাউকে দংশন করব না, নইলে বুঝতি আমি কেমন রশি। সাপের পেঁচাইয়া রশি বানাইল, আটি বেঁধে নিয়ে গেল বাড়িতে, রাতের বেলায় রশিটা খুলে ফেলে দিল, সাপের ঘাড় ভেঙে গেল, মাজা ভেঙে গেল। এবারে মাজা ভাঙ্গা অবস্থায় পীরের দরবারে গিয়ে বলল, হুজুর আপনার মুরিদ হয়ে আমার মাজা ভেঙে শেষ, আমি মার খেয়ে শেষ, ইরাকে মার খাই, কাশ্মীরে মার খাই, ফিলিস্তিনে মার খাই, সব জায়গায় মার খাচ্ছি। পীর বলল, কেমনে জিকির করছো, জরব বেশি লেগেছে, পীরদের জরব আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জরব না গাইলে পীর হয় না। ও ভাইরা, কেমন জরব লাগাইরা, ঘাড় ভাঙলো, মাজা ভাঙলো, কয় না জরব লাগাইরা, ঘটনা এই। এবারে পীর বলল, আরে বেটা তোকে আমি দংশন করতে নিষেধ করেছি, ফোর্স করতে তো নিষেধ করি নাই, ওই কৃষক যখন তোকে রশি মনে করে আটি পেঁচাতে লাগলো, তুই যদি তখন ফনা ধরে ফোঁস মারতি, দেখতি এই যে কৃষক তিন লাভ দিয়ে বাংলাদেশের বর্ডার পার হয়ে, দিল্লির লাল কিল্লা পার হয়ে, আমেরিকার হোয়াইট হাউস পার হয়ে 36,000 ফুট উপর গিয়ে বসে থাকতো, ঠিক কিনা? পুষ যায় না উপরে। আমার ভাইয়েরা, এই জন্য পিসাবদের কাজ হলো সাপের কি করা, ঠান্ডা করে দেওয়া, যুবকদেরকে ঠান্ডা করে দেওয়া, মুরিদ বানায়, আর কার নফসের জিহাদ বড় জিহাদ। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বায়াতের কথা উল্লেখ করেছেন, হাদিসে বায়াতের কথা উল্লেখ করা আছে। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তির কোনো বায়াত দেয় নাই, সে অবস্থায় মারা গেলে জাহেলিয়াতে মৃত্যুবরণ করলো, এই বায়াত কাকে দিব? এই হাদিস দিয়ে তারপরে মুরিদ বানায়, মুরিদরা চিন্তা করে বায়াত না দিলে জাহেল হবো, তাহলে তো মুরিদ হওয়া দরকার। বানাইলো মুরিদ, ও মুসলমান আমি তাহলে বলি এই হাদিস যদি তুমি নেও তাহলে ওইটাও তো নিতে পারো। দুই খলিফা শুরু হলে একটারে কতল করে দাও, তোমাদের খলিফা সব একাত্র করো, আজকে কি যেন নুরালাপুরের হাইস্কুল মাঠে আসো, বাংলাদেশের যত খলিফারা আছো সব খলিফা একাত্র হও, আল্লাহর নবীর নির্দেশ বাস্তবায়ন করার জন্য একজন খলিফা রেখে বাকি সবগুলোকে জবাই করতে হবে, ঠিক কিনা? তখন কইবে না না এটা এই খলিফা না, এই খলিফা তো রাষ্ট্রের খলিফা। আমি বলবো কতল দেখলে তখন কও এই খলিফা না রাষ্ট্রের খলিফা, আর পীর সাহ ব্যবসা দেখলে হালুয়া মুড়িদের, মুড়িদের ব্যবসা দেখলে তখন জায়গায় পীর মুড়িদের খলিফা। এই জন্য বলো ভাইয়েরা আমার, আজকে আমাদেরকে মনে রাখতে হবে মুসলিম জাতি যখন কোরআন হাদিসকে বাদ দিয়ে পীরের ধর্ম, খাজা বাবার ধর্ম, গাজা বাবার ধর্ম, এরকম বিভিন্ন বহুমুখী দলমতের ধর্ম তৈরি করা শুরু করেছে, আল্লাহ তাআলা তখন নিজের নুসরতকে তুলে নিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মুমিনরা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে উচ্চ আসনে, তোমরাই থাকবে বিজয়ী, ইন কুনতুম মুমিনিন। শর্ত হলো তোমরা যদি মুমিন হতে পারো, মুসলিম হতে পারো, সত্যিকার মুসলিম যদি হতে পারো, এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো, দুনিয়ার কোন শক্তির সামনে তোমাদের মাথা নত করতে হবে না। আর কে তার সাদ আজ খোদাগ রাগ, তার কে তার সাদ আজ খোদা তাকওয়া গজিদ, তার সাদ আজ আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, তবুকের যুদ্ধের নাম নেওয়া হচ্ছে, সাহাবায়ে কেরাম নাম উল্লেখ করছেন। এই সময় একজন মহিলা নিজের দুধের সন্তান কিনে পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ মেহরবানি করে আমার দুধের সন্তানটাকে কবুল করুন। আল্লাহর নবী বললেন আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নয়। এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, এই বাচ্চাকে নিয়ে আমি করবটা কি? আল্লাহর নবীর মহিলা সাহাবি দু চোখের পানি ছেড়ে দিয়ে বললো ইয়া রাসূলুল্লাহি আমার স্বামী আগে যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার ভাইগুলো শাহাদত বরণ করেছে, আমার বড় সন্তানগুলো শহীদ হয়ে গেছে, এই শিশুটা ছাড়া তো আমার আর কেউ নেই, মেহরবানি করে কবুল করুন। আল্লাহর নবীর মহিলা সাহাবি বললো ইয়া রাসূলুল্লাহি আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, আমি তো এইগুলো করার জন্য দেই নাই, আমি জানি আমার এই শিশু তীর হতে হতে পারবে, ঢাল হতে হতে পারবে, তীর খেতে হতে পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা আপনার প্রতি তীর ছেড়ে মারবে, আপনার প্রতি তরবারি আঘাত করবে, সেই সময় আমার সন্তানকে আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তানটা টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মসজিদে রোমের গোয়েন্দারা ছিল, গোয়েন্দারাকে রোম সম্রাটকে বলল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার কোনো সাহস দেখাবার দরকার নেই। রোমের সম্রাট জিজ্ঞেস করলো ব্যাপার কি, মুসলমানদের সৈন্য আমাদের চেয়ে বেশি? কয় না আপনার তো 3 লক্ষ তৈরি, ওদের 30,000 নেই। বলে তাহলে কি ওদের অস্ত্র বেশি? কয় না ওদের অস্ত্র কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? কয় না শক্তিও কম। বলে তাহলে কেন ভয় দেখাচ্ছ? অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, কেন ভয় দেখাচ্ছ? রোমের গোয়েন্দারা বলল ও রোমের সম্রাট জেনে রাখো তোমার সব বেশি ঠিকই, তবে জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। জয় বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তওবা 111 নম্বর আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। ও ভাইজান, এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে ক্রয় করে নাও, আমি তো জান্নাতের জন্য বিক্রয় হয়ে গেছি। ওহুদের যুদ্ধ চলছে, একজন যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার শক্তি, এই আমার বাহু, যদি যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী বললেন জান্নাত। যুবক বলল, বাবা জান্নাত তো সহজ, এবারে ফলের থেকে কয়েকটা খেজুর বের করলো, কয়েকটা খাইলো, এরপরে বাকি খেজুরগুলো ছুঁড়ে মারলো আর বলল, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। এবারে তরবারি নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেল, পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের মধ্যে ঢুকে যায়, এইরকম ভাবে যুবক দুশ্মনদের মধ্যে ঢুকে গিয়ে দুশ্মনদের কতল করতে আরম্ভ করলো। যেদিকে যাচ্ছে সেদিকে লাশের স্তূপ করে ফেলছে। এক পর্যায়ে আহত হয়ে গেল সাহাবীরা ডাক দিলেন, দিক ফিরে আসো। যুবক তাকালো, চেহারায় রক্ত, মুখে হাসি, আর বলছে, আমার ভাইয়ের আমাকে বাধা দিও না, আমি যেতে চাই, আমি দেখতে চাই, আমি জান্নাতের ঘেরান পাচ্ছি ওহুদের পাহাড় দিক থেকে, আমি জান্নাতের জন্য চলে যাচ্ছি, তোমরা আমাকে দোয়া করো। ভাইরা আমার, আমি বলতেছিলাম, আজকেও যদি সেই মুসলমান তৈরি হতো, হানিফ মুসলমান, হানিফান থেকে আসলাম এখানে, হানিফান, সব কিছু বর্জন করে এক আল্লাহর হুকুম মানতে হবে। এরপরে বলছেন, আমা আনা মিনাল মুশরিকিন। এবারে ইব্রাহিম আলাইহিসসালাম হেদায়েত প্রাপ্ত হলেন, এবারে জাতিকে বুঝাতে হবে। আমি সংক্ষেপ করছি, নোটিশ এসে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে বুঝাবেন, এবারে কেমনে মূর্তি পূজার দাওয়া বিরুদ্ধে দাওয়াত দেওয়া যায়। তিনি অপেক্ষায় রইলেন, মূর্তি পূজার মেলা আসলো, মেলার সময় সব লোকেরা ওনাকে দাওয়াত, উনি বলেন, তোমরা যাও, আমি অসুস্থ। লোকেরা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন, দেখেন যে মাশাআল্লাহ, মূর্তির সামনে দামি দামি খাবার আছে, মূর্তির গায়ে লেবাস পোশাক আছে, অলংকার আছে। এবারে ঢুকে বললেন, হ্যাঁ আল্লাহ তাকুলুন, খা খা খা, মূর্তি খা, দামি দামি খাবার, মূর্তি খাচ্ছে না। এবারে ইব্রাহিম সালাম বলছেন, মা লাকুম লা তান্তেকুন, ব্যাপার কি খাচ্ছ না কেন? সূরায়ে আস-সাফাত এই সূরার 91 নম্বর আয়াতে পড়বেন, মা লাকুম লা তান্তেকুন, ব্যাপার কি কথা বলো না কেন? মূর্তি কথাও বলে না। এবারে রাগ উঠলো, ফারাগা ইলা আলিহাতিহিম, ফাকালা আলা তাকুলুন, খাও না কেন? ফাকা মা লাকুম লা তান্তেকুন, ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, এবারে ডান হাতে জোরে থাপ্পড় মারলো। থাপ্পড় মারলে পাথরের মূর্তি, মূর্তি ব্যথা পায় না, নিজে ব্যথা পায়। এবারে নিজে ব্যথা পাইল, এবারে কুড়াল নিল, কুড়াল নিয়ে সব মূর্তিগুলো ভাঙলো, ভাঙ্গা চুরমার করে তারপরে বড় মূর্তির গলায় কুড়াল লটকিয়ে এবারে তিনি চলে গেলেন। লোকেরা মূর্তি পুজো দেওয়ার জন্য আবার আসলো, সর্বনাশ, দেখে মূর্তিখানায় কোনো মূর্তির হাত নাই, কারো পা নাই, কারো নাক নাই, সব ভেঙ্গে চুরমার করে ফেলেছে। এবারে সবাই গেল নমরুদের কাছে, নমরুদ বলল, এসে দীর্ঘক্ষণ চিন্তা করল, তাফসির লেখে নমরুদ অনেকক্ষণ চিন্তা করার পরে প্রথম যে বাক্যটা বলো তা ছিল, হাল মিন ফাতানি ইয়াজকুর আলিহাতানা, এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো শুনো জোরে দেখে না? কেন যুবকের প্রশ্ন আসলো? ও যুবকেরা, নমরুদ বুঝতে পেরেছিল এইখানে কোনো ঝড় তুফান হয় নাই, কোনো ভূমিকম্প হয় নাই, কোনো যুদ্ধ বিগ্রহ হয় নাই, কোনো মারামারি হয় নাই, নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, বরং এটা হচ্ছে এই মূর্তির সমাজকে পরিবর্তন করে মূর্তি পূজা, পীর পূজা, মাজার পূজা, ফেরকাবন্দি, খাজা বাবা, গাজা বাবা, এই সবগুলোকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক নতুন বিপ্লব শুরু হয়েছে। আর এই রকম সমাজ পরিবর্তন এবং বিপ্লবের চিন্তা করে যুবকেরা কারা করে? নমরুদ ঠিকই বুঝতে পেরেছে। এবারে লোকেরা সবাই বলল, হা হা, সামিনা ফাতাই ইয়াজকুরুহুম, এবারে সবাই বলল, হা, একজন যুবক সম্পর্কে জানি যে আমাদের মূর্তিগুলো সোনা জোরে দেখে না, যে আমাদের মূর্তিগুলো ভালো জানে না। সবাই বলল, সেই যুবকের নাম সামিনা ফাতাই ইয়াজকুরুহুম, ইয়াকালু লাহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম। এবার ইব্রাহিমকে ধরে আনো, ফায়ুরান নাস, আয়ুরান মানুষের সামনে ধরে আনো। এবারে ইব্রাহিমকে আনা হলো, অনেক লম্বা ইতিহাস, শেষ পর্যন্ত ইব্রাহিম দাঁড়িয়ে আছেন, ভয় পাচ্ছেন না। ও যুবকেরা, ইব্রাহিম ছিল যুবক, আসহাবে কাহাফরাও ছিল যুবক। কোরআন বলছে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, ওরা ছিল কয়েকজন যুবক। আল্লাহর নবী বলেছেন নুসির তো বিশ্বভাবে আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি। ও যুবকেরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখো, আল্লাহ বলেছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা মা ইদ ক্বালু লিকাওমিহিম, তারা জাতির সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন আমরা তোমাদেরকে মানি না, তোমাদের বিধান মানি না, ইন্না বুরাউ মিনকুম আমিম্মা তাবুদুনা মিন দুনিল্লাহি, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো তার থেকে সম্পর্ক ছিন্ন করলাম, কাফারনা বিকুম আমরা তোমাদেরকে মানি না, অবাদা বাইনানা অবাইনাকুম আদাওয়াত ওয়াল বাগদা আবাদা, আমরা তোমাদের সঙ্গে চির শত্রুতা চির ঘৃণা পোষণ করি যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর গোলামি এক আল্লাহর আনুগত্য ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাংকে আদালতে আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় হুকুম চলবে কার, এই হুকুম না মানা পর্যন্ত আমরা তোমাদের ঘৃণা করি তোমাদেরকে বর্জন করলাম। সূরা মুমতানার চার নম্বর আয়াত, ও যুবকেরা এরকম যদি তোমাদেরকে বলতে হয় বলতে পারবে কিনা ইনশাআল্লাহ, ভয় নাই। এবারে নমরুদ্র আগুনে ফেলা হচ্ছে ইব্রাহিমকে, আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম তোমার কোনো ভয় নাই, এই পর্যন্ত তোমার ক্ষমতা ছিল, বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় আমার নুসরত সেখান থেকে শুরু হয়ে যায়। এবারে জিব্রাইল মিকাইল ইসরাফিল সব ইব্রাহিমকে সাহায্য করতে চায়, ইব্রাহিম কয় না আমি তো খাজা বাবার মুরিদ না, খাজা বাবার মুরিদ না, আমি তো জিব্রাইলের দাওয়াত দেই না মিকাইলের দাওয়াত দেই না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি সাহায্য করো, আমি মিকাইলকে চাই না, জিব্রাইলকে চাই না, আজরাইলকে চাই না, সাহায্য চাও কার কাছে। ও আমার ভাইয়েরা পীরের তাবিজের বই আছে, লেখছে ইয়া হামান ফেরাউন নমরুদ, চরমায় পীরের বই আছে তাবিজের বই, এই বইতে একটা নকশা লিখে দিয়েছে, এই যে লেখছে পৃষ্ঠা তাবিজের বই পৃষ্ঠা নাম্বার 31 লেখছে ফেরাউন শয়তান হামান ইবলিস হামান ইবলিস ফেরাউন জি, এই সাইজ ছিল সাহায্য তো কি শয়তানের কাছে না নমরুদের কাছে না হামানের কাছে, কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে আছেন, আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ বলছে ইব্রাহিম এখন তোমার ক্ষমতা নাই আমার নুসরাত দেখো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যা, ও যুবকেরা আমি তোমাদেরকে বলতে চাই যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? বর্তমানে ইহুদি খ্রিস্টানদের আণবিক বোমা পারমাণবিক বোমা যত বোমা বারুদ আছে গুলি আছে সব ঠান্ডা করতে পারেন কিনা? শর্ত একটাই, আজ বিজো করে ইব্রাহিম কাইমা পয়দা, আগ করে শক্তি হে আন্দাজে গুলিস্তা পয়দা, শর্ত একটাই সেই তাওহীদের ঈমান, ইব্রাহিমের মতো তাওহীদবাদী ঈমান হতে হবে, শিরক যুক্ত হতে পারবে না, মিসলে কালিম হো আগার ইব্রাহিম আলাইহিস সালামের কি অবস্থা। মূসা নবীর ইতিহাস দেখো, সামনে পিছনে ফেরাউন সামনে নদী আর কোন ক্ষমতা নাই, আল্লাহ বলেন মূসা তো লাঠি মার, ফানফালাকাল বাহরু, লাঠি মারার সঙ্গে সঙ্গে নদী দুই ভাগ হয়ে গেল, পানি দুই দিকে দাঁড়িয়ে গেল, মূসা পার হয়ে চলে গেল, ফেরাউনকে ডুবিয়ে মারলেন। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ তারা মূসার জন্য নীল দরিয়ায় রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার ক্ষমতা দিতে পারেন কিনা? কিন্তু শর্ত একটাই, মিসলে কালিম হো আগার মারে কাজ মা কুই, আজ ভি আতি হ্যায় কোহে তোর সে বাংলা তাকাব, আল্লাহ বিরুদ্ধ হন নাই, আল্লাহ দুর্বল হন নাই, লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইনশিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা। ও যুবকেরা আজকে তোমাদের মতো লোকদের প্রয়োজন, সেই আফগানিস্তানের মেয়েদেরকে সাহায্য করার জন্য, কাশ্মীরি মামুনদেরকে সাহায্য করার জন্য, ফিলিস্তিনি মামুনদের সাহায্য করার জন্য, আরাকানের ভাই বোনদের সাহায্য করার জন্য, এই দেশের মুসলমানদের উদ্ধার করার জন্য রাজিজ গুলি ইনশাআল্লাহ সবক পারফের সাদাকাত কা আদালত কা সাজাত কা লিয়া জায়গা কাম তুজসে দুনিয়া কে ইমামত কা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া